রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ আল ফারুক। এই সিরিজে আলোচিত হবে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর জীবন, সময় এবং কর্ম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করতে যাচ্ছি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার জীবনী আলোচনার আরেকটি নতুন পর্ব। এবং গত কয়েক পর্ব ধরে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতকালে পরিচালিত বিভিন্ন বিজয় অভিযানের বর্ণনা নিয়ে। এবং আজকের পর্বের মাধ্যমে আমরা ইচ্ছা রাখি যে এই আলোচনা আমরা সমাপ্ত করব। একদিকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধ করছিলেন পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে, অপরদিকে দ্বিতীয় ফ্রন্ট ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধ করছিলেন রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে। রোমান সাম্রাজ্য তাদের বিরুদ্ধে অভিযানের সূচনা ঘটিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরাসরি প্রথমে তিনি হেরাকেলের দরবারে চিঠি পাঠিয়েছেন, পরবর্তীতে আমরা দেখতে পাই ইতিহাস থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত থেকেই আমরা দেখি যে সেই সময়ে মুতার যুদ্ধ, পরবর্তীতে তাবুকের যুদ্ধ, এবং এরপরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হলেন, তিনি সেখানে অভিযান পরিচালনা করেছেন। এবং ইয়ারমুকের যুদ্ধ ছিল এমন একটি যুদ্ধ যেটা ছিল রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিমদের পক্ষ হতে অর্জিত সিদ্ধান্তকর একটি যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধের মাধ্যমে শামের সেই অঞ্চলগুলো মুসলিম খিলাফার অন্তর্ভুক্ত হয়েছিল এবং ইতিহাসের মোড় পরিবর্তনকারী যে কয়েকটি ঘটনা, তার মধ্যে ইয়ারমুকের যুদ্ধ ছিল অন্যতম। সেই সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যদিও তিনি বাহিনী প্রেরণ করেছিলেন কিন্তু তার ওফাত হয়ে যায়, কাজে ইয়ারমুকের যুদ্ধে বিজয় এসেছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতকালে। আমাদের গত সিরিজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার জীবনী আলোচনায় আমরা ইয়ারমুকের যুদ্ধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, কাজে এই পটভূমিতে এই বিষয়গুলো আর আমরা পুনরাবৃত্তি করছি না। রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতকালে বাদ বাকি যে সমস্ত অভিযান পরিচালনা করেছিলেন সেই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের বাকি আলোচনা। প্রথমে একটি বিষয় আমাদের স্পষ্ট হয়ে নেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে যে বিভিন্ন হাদিসে আমরা দেখি রোমানদের সম্পর্কে বর্ণনা এসেছে, কাজেই এই রোমান বা আর রোম বলতে কী বোঝানো হয়েছে, কাদেরকে বোঝানো হয়েছে, এটি কি কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক সত্তা বা এটি কি কোনো ভৌগোলিক অঞ্চলকে বোঝানো হয়েছে, এটি কি ভূমি নাকি কোনো জাতিসত্তা। আরবিতে আর রোম হচ্ছে একটি জাতিগত দলের নাম, এটি কোনো ভূমি নয়। বর্তমানে আমরা আজকে যাদেরকে শ্বেতাঙ্গ বা সাদা মানুষ বলি, ইউরোপের সেই লোকেরা ককেশিয়ান, তাদেরকে আরবিতে বোঝানো হচ্ছে আর রোম হিসেবে। সুতরাং রোমানদের ব্যাপারে যে হাদিসগুলো এসেছে সেক্ষেত্রে আমাদেরকে এই বিষয়ে মাথায় রাখতে হবে যে এটি কোনো রাজনৈতিক সত্তা কিংবা বিশেষ কোনো সাম্রাজ্য বা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মানুষদেরকে বোঝাচ্ছে না, বরং এটি একটি নৃতাত্ত্বিক জাতি সম্প্রদায় বা মানব গোষ্ঠীকে বোঝাচ্ছে, তারা কোন অঞ্চলে বসবাস করছে সেটা নির্বিশেষে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বা সাহাবায়ে কেরামদের সময়েও আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত ককেশিয়ান বা শ্বেতাঙ্গ লোকেরা, তারা যে সবাই ইউরোপেই বসবাস করত বিষয়টা এমন ছিল না, কারণ শাম, সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান এই অঞ্চলগুলো ইউরোপের অংশ ছিল না। মিশর, লিবিয়ার সীমান্ত পর্যন্ত এগুলো ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। মিশর আফ্রিকার অংশ, মিশর ইউরোপের অংশ ছিল না। তখনকার দিনে রোমান সাম্রাজ্য অত্যন্ত বিশাল আকৃতির ছিল, কাজেই এই সুবিশাল সাম্রাজ্য তাদের দুইজন পৃথক রোমান সম্রাটের অধীনে পরিচালিত হতো এবং সাম্রাজ্যও দুইটি ভাগে বিভক্ত ছিল। একদিকে ছিল পশ্চিম রোমান সাম্রাজ্য, সেখানে পৃথক সম্রাট ছিলেন, অপরদিকে ছিল পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্য, যার সম্রাট ছিল সম্রাট হেরাকেল এবং তাদের রাজধানী ছিল কনস্টান্টিনোপল, বর্তমানে যা ইস্তাম্বুল নামে পরিচিত। এই রোম বা ককেশিয়ান লোকেরা বর্তমানে শুধুমাত্র ইউরোপেই সীমাবদ্ধ নেই, আমরা দেখতে পাই যে তারা সারা পৃথিবী জুড়েই ছড়িয়ে আছে, যেমন রাশিয়া, সাইবেরিয়া সেই সমস্ত অঞ্চল থেকে শুরু করে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড এই সমস্ত অঞ্চলে তারা বসবাস করছে এই শ্বেতাঙ্গ লোকেরা। কাজেই হাদিসে এই রোমান বলতে বা আর রোম বলতে এই ধরনের জাতিগোষ্ঠী তাদেরকে বোঝানো হয়েছে। শেষ জামানার যে ফিতনা হাদিসগুলো এসেছে সেখানে আমরা দেখতে পাই যে রোমানদের সম্পর্কে বর্ণনা এসেছে অনেক রোমানরা তারা মুসলিম হবে, তারা ইসলাম কবুল করবে, কিন্তু এরপরেও মুসলিমদের বিরুদ্ধে যেই যুদ্ধ চলতে থাকবে এবং যেই শিবিরের নেতৃত্বে সেই যুদ্ধ পরিচালিত হবে সেটা হচ্ছে এই রোমানদের হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে আমাদেরকে জানিয়েছেন যে ভবিষ্যতের সেই ফিতনার সময়ে সবচেয়ে ভয়াবহ যুদ্ধ যা সংঘটিত হবে সেটা হচ্ছে আল মালহামা, এবং সেটা সংঘটিত হবে মুসলিম এবং রোমানদের মধ্যে। মুসলিম শরীফের সেই হাদিসটিতে এসেছে যে রোমানদের অনেকেই ইসলাম কবুল করবে, তারা মুসলিম হয়ে যাবে, এবং সেই অবস্থায় রোমানরা মুসলিমদের কাছে আসবে। তারা সিরিয়ার দাবিক বা আমাক নামক স্থানে শিবির স্থাপন করবে এবং তারা মুসলিমদের কাছে এসে বলবে, হাদিসের বর্ণনা এসেছে যে অতঃপর উভয় দল সারিবদ্ধভাবে দণ্ডায়মান হওয়ার পর রোমানরা আসবে এবং বলবে যে তোমরা ওই সমস্ত লোকেদেরকে পৃথক করে দাও যারা আমাদের লোকেদের মধ্যে, যাদেরকে তোমরা বন্দী করেছ, আমরা তাদের সাথে লড়াই করব। সুতরাং রোমানদের মধ্যে একটি অংশ, তারা যখন ইসলাম কবুল করবে, তারা মুসলিমদের সঙ্গে একত্রিত হয়ে যাবে। রোমানরা মুসলিমদেরকে বলবে যে তোমরা ওই সমস্ত লোকেদেরকে পৃথক করে দাও এবং আমাদের হাতে তুলে দাও। মুসলিমরা বলবে যে আল্লাহর কসম, আমরা কখনোই আমাদের ভাইদের থেকে বিচ্ছিন্ন হব না। কাজেই সেই যুদ্ধ কোনো জাতীয়তাবাদী যুদ্ধ হবে না, এটি কোনো আরব এবং অনারবদের মধ্যে বা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের বিপরীতে আরেকটি ভৌগোলিক অঞ্চলের মানুষ, এই ধরনের কোনো যুদ্ধ, ইউরোপিয়ানদের বিরুদ্ধে এশিয়ানদের যুদ্ধ এমন হবে না। কারণ সেখানে মুসলিমরা বলছে যে এই রোমানরা যারা ইসলাম কবুল করেছে এবং আমাদের সঙ্গে যোগদান করেছে, তারা আমাদের ভাই এবং আমাদের ভাইদেরকে আমরা তোমাদের হাতে তুলে দিতে পারি না এবং তাদের থেকে আমরা বিচ্ছিন্ন হতে পারি না। যদিও বা নৃতাত্ত্বিকভাবে তারা কিন্তু ছিল রোমান, কিন্তু যেহেতু তারা ইসলাম কবুল করেছে, তারা মুসলিম হয়ে গিয়েছে, কাজেই সেই মুসলিমরা বলছে যে তারা আমাদের ভাই এবং আমরা আমাদের ভাইদেরকে কখনোই অন্যের হাতে তুলে দিতে পারি না। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাদের সময়েও যে যুদ্ধগুলো পরিচালিত হয়েছিল পারস্য সাম্রাজ্য কিংবা রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে, সেই যুদ্ধগুলো কোনো জাতীয়তাবাদী যুদ্ধ ছিল না, সেই যুদ্ধগুলো পরিচালিত হয়েছিল ইসলামের জন্য। ইয়ারমুকের যুদ্ধের পর পরবর্তী গুরুত্বপূর্ণ বিজয় রোমান সাম্রাজ্যে, সেটা ছিল দামাস্কাস বিজয়। দামাস্কাস এটা পৃথিবীর সবচেয়ে প্রাচীন শহরগুলোর মধ্যে একটি। সম্পূর্ণ মানব ইতিহাসে যে অঞ্চলগুলোতে ধারাবাহিকভাবে সব সময় মানুষের বসতি ছিল, তার মধ্যে একটি অঞ্চল হচ্ছে এই দামাস্কাস। দামাস্কাস পুরো শাম অঞ্চলে খুবই গুরুত্বপূর্ণ একটি শহর ছিল, অত্যন্ত সুরক্ষিত নিরাপত্তা বেষ্টনী দ্বারা, এবং বহু দুর্গ সেখানে ছিল, দেয়াল দ্বারা পরিবেষ্টিত ছিল, সেগুলো রোমানরা সুরক্ষার জন্য নির্মাণ করেছিল। কাজেই এই শহরটি বিজয় করা খুব সহজ কোনো বিষয় ছিল না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শামে যখন তার সেনাপতিদেরকে পাঠিয়েছিলেন, তাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা দামাস্কাস অবরোধ করে রাখবে এবং শামের জমিনে অন্যান্য শহরগুলো, যেমন উদাহরণস্বরূপ হিমস, সেই সমস্ত অঞ্চলগুলো বিজয় করার থেকে ওমর ইবনে খাত্তাব বেশি গুরুত্ব দিয়েছেন এই দামাস্কাস বিজয় করার জন্য, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি শহর ছিল। মুসলিমরা শেষ পর্যন্ত সেনাপতি আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু তার নেতৃত্বে দামাস্কাস অবরোধ করল। আবহাওয়ার দিক থেকে সিরিয়া বা শামের সেই আবহাওয়া আরব উপদ্বীপে যে আবহাওয়া ছিল তার থেকে কিছুটা ভিন্ন। আরবের অঞ্চলে তাপমাত্রা অনেক বেশি থাকে, মরুভূমি অঞ্চল, অপরদিকে শাম বা সিরিয়াতে সেখানে তাপমাত্রা শীতের সময়ে অনেক নেমে আসে এবং কিছু কিছু অঞ্চলে তুষারপাত হয়ে থাকে, কাজেই সেই অঞ্চলের আবহাওয়া বেশ ঠান্ডা। রোমান সৈনিকেরা এই অপেক্ষায় ছিল, তারা ভেবেছিল যে যখন শীতকাল চলে আসবে তখন এই কঠিন আবহাওয়াতে অনভ্যস্ত আরবের সেই মুসলিম সেনাবাহিনী তারা আর অবরোধ চালিয়ে যেতে পারবে না। কিন্তু বাস্তবে আল্লাহর ইচ্ছায় মুসলিমরা সেখানেও সবরের পরিচয় দিয়েছেন এবং দৃঢ় থেকেছেন, এবং কিছু কিছু বর্ণনা এসেছে যে সেই কঠিন ঠান্ডার সময়ে যখন কিনা রোমান সৈনিকেরা তারা পায়ে বুট পরে নিরাপত্তা বেষ্টনী দিয়ে যাচ্ছিল, সেই সময় সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা স্যান্ডেল পরে সেই শীতকাল কাটিয়েছেন, সেখানে তারা দৃঢ় থেকেছেন এবং অবরোধ তুলে নেননি। ঘটনাক্রমে আমরা দেখতে পাই যে দামাস্কাসে যে রোমান সেনাপতি ছিল বা যে শাসক ছিল, তার একজন পুত্র সন্তান জন্ম নিল। কাজেই সেই সন্তানের জন্ম উদযাপন করার জন্য ওয়ালিমা বা একটি নিমন্ত্রণ আয়োজন করলো এবং সেখানে শহরের গণ্যমান্য বিশিষ্ট লোকেদেরকে সে দাওয়াত করল। সেখানে তারা খুবই খাওয়া দাওয়া এবং উৎসব করলো, এবং খাওয়া দাওয়া শেষ করে তারা তাদের রীতি অনুসারে তারা মদপানে অভ্যস্ত ছিল এবং মদ্যপান করলো। দীর্ঘদিন ধরে মুসলিমরা তাদেরকে অবরুদ্ধ করে রেখেছিলেন এবং সেই অবরোধের মধ্যেই তারা এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করল। সেখানে প্রধান সেনাপতি ছিলেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার অধীনে অন্যান্য সেনাপতি যারা ছিলেন তারা হচ্ছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুরহাবিল ইবনে হাসানা এবং আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তিনি অন্যান্য সেনাপতিদেরকে শহরের বিভিন্ন ফটক অনুসারে বিভক্ত করে বিভিন্ন অঞ্চলে পৃথকভাবে নিযুক্ত করে রেখেছিলেন, কারণ দামাস্কাস এটা বড় একটি শহর ছিল এবং শহরে প্রবেশেরও একাধিক ফটক বা একাধিক গেট ছিল, কাজে প্রত্যেকটি অঞ্চলে পৃথকভাবে মুসলিমরা একত্রিত হয়ে অবরোধ চালিয়ে যাচ্ছিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি এই অনুষ্ঠানে সংবাদ লাভ করলেন। তিনি সংবাদ পেলেন যে রোমান শাসনকর্তা এই ধরনের একটি উৎসব অনুষ্ঠানে ব্যস্ত এবং তারা প্রচুর খাওয়া দাওয়া করেছে এবং শেষ পর্যন্ত তারা মদ্যপান করেছে এবং এই অবস্থায় তারা আর নিজেদের উপরে নিয়ন্ত্রণে নেই। কাজেই তিনি এটাকে একটি সুযোগ হিসেবে দেখলেন। তারা যখন মদপান করছিল, উৎসব করছিল, অনুষ্ঠান করছিল এবং অসতর্ক অবস্থায় ছিল, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গে থাকা মুসলিমরা তারা ব্যস্ত ছিলেন সেই শহর বিজয় করার কাজে। দীর্ঘদিনের অবরোধ অবসান ঘটানোর জন্য তারা দুর্গের দেয়ালগুলোতে এবং শহরের চারদিকে যে দেয়াল ছিল সেই দেয়ালগুলোর উপরে মই স্থাপন করলেন এবং রশি লাগালেন, সেগুলো দিয়ে তারা সেখানে আরোহণ করতে শুরু করলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এবং অল্প কয়েকজন সাহাবা যেমন মিগদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু এবং আরও বেশ কয়েকজন তারা সেই দেয়াল বেয়ে উপরে উঠে গেলেন। সেটা ছিল খুবই ছোট একটি দল, কিন্তু সেই ছোট দল তারাই সেই অবরোধের অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তারা একটি গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দিয়েছেন। তারা যখন সেই দেয়ালে উঠলেন, শহরে প্রবেশ করলেন, অবতরণ করলেন এবং ভেতরে গিয়ে আল্লাহু আকবার উচ্চস্বরে তাকবীর প্রদান করতে শুরু করলেন, তখন রোমানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মিগদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তার সম্পর্কে বর্ণনা এসেছে যে তিনি এমন বীর যোদ্ধা ছিলেন যে তার একার কণ্ঠ যুদ্ধের ময়দানে হাজার মানুষের সমতুল্য ছিল। কাজেই তাদের সেই তাকবীর পুরো দামাস্কাসকে কাঁপিয়ে দিচ্ছিল এবং রোমানরা চূড়ান্তভাবে আতঙ্কিত হয়ে গেল এবং তাদের মধ্যে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো কিংবা যুদ্ধ করার মতো কোনো মানসিক শক্তি অবশিষ্ট ছিল না। এরকম একটি অবস্থায় রোমান শাসনকর্তা সে দ্রুত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু তার কাছে ছুটে আসলো এবং সে আবু উবাইদার কাছে এসে বলল যে আমরা আত্মসমর্পণ করতে প্রস্তুত, আমরা শান্তি চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত। মুসলিমরা যখন সেখানে অবরোধ স্থাপন করেছিলেন তার আগেই তাদেরকে প্রস্তাব দিয়েছিলেন যে তোমাদের সামনে তিনটি প্রস্তাব রয়েছে, হয় তোমরা ইসলাম গ্রহণ করো, অথবা তোমরা জিজিয়া প্রদান করো, অথবা তোমরা আমাদের সঙ্গে যুদ্ধ করে ফয়সালা নির্ধারণ করো। কাজেই তাদের সামনে আগেও সুযোগ ছিল, চাইলে তারা শান্তি চুক্তি স্বাক্ষর করতে পারত, কিন্তু সেই অবস্থায় তারা ভেবেছিল যে মুসলিমরা যদি আমাদেরকে অবরুদ্ধ করে ফেলে আমরা দীর্ঘদিন এখানে টিকে থাকতে পারবো এবং শীতের মৌসুম আসলে মুসলিমরা থাকতে পারবে না, কাজে আমাদের আত্মরক্ষা করার জন্য শান্তি চুক্তি স্থাপন করার কোনো প্রয়োজন নেই, জিজিয়া প্রদান করারও কোনো প্রয়োজন নেই। কিন্তু যখন মুসলিমরা সেখানে অভিযান পরিচালনা করলেন তখন তারা চূড়ান্ত আতঙ্কগ্রস্ত হয়ে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তার কাছে এসে বলল যে আমরা এবারে প্রস্তুত, আমরা শান্তি চুক্তি স্বাক্ষর করতে চাই, আমরা আত্মসমর্পণ করছি এবং আমরা জিজিয়া প্রদান করে আপনাদের আনুগত্য কর্তৃত্ব মেনে নিচ্ছি। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তিনি এই প্রস্তাবে রাজি হলেন, কারণ তিনি ছিলেন শহরের অপর প্রান্তে এবং তিনি জানতেন না শহরের ভিন্ন প্রান্তে অলরেডি যুদ্ধ শুরু হয়ে গিয়েছে এবং সেখানে মুসলিমরা দুর্গ বিজয় করতে শুরু করে দিয়েছেন। অপর প্রান্তে কী ঘটছে সেই সংবাদ সাথে সাথে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু তা জানার কোনো উপায় ছিল না। কাজেই একদিকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধ করে সেই শহরকে উন্মুক্ত করছেন, অপরদিকে আবু উবাইদা তিনি রোমান সেনাপতির সঙ্গে আত্মসমর্পণের চুক্তি স্বাক্ষর করছেন। শেষ পর্যন্ত যখন তাদের পরস্পরের কাছে এই বিষয়গুলো স্পষ্ট হলো, ইতোমধ্যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি অভিযান চালিয়ে শহরে অর্ধেক বিজয় করে নিয়েছেন। কাজেই সেই ক্ষেত্রে একটি সন্দেহ সৃষ্টি হলো যে এই শহরটিকে কি আমরা চুক্তির মাধ্যমে বিজয় করা সেই রকম ধরবো নাকি যুদ্ধের মাধ্যমে বিজয় করা শহর সেভাবে বিবেচনা করব। শেষ পর্যন্ত তারা এই বিষয়ে মীমাংসা করলেন যে দামাস্কাসকে এমনভাবে বিবেচনা করতে হবে যেটা হচ্ছে এমন এক শহর যার অর্ধেকের পতন হয়েছে দখলের মাধ্যমে, অভিযানের মাধ্যমে, এবং বাকি অর্ধেক সেটা হয়েছে শান্তি চুক্তির মাধ্যমে। ফলে পুরো শহরকে মুসলিমরা দুই ভাগে বিভক্ত করে এক অংশে শান্তি চুক্তির মাধ্যমে আত্মসমর্পণ করা শহরের যে হুকুম আহকাম সেগুলো প্রয়োগ করলেন এবং বাকি অংশে যুদ্ধের মাধ্যমে উন্মুক্ত হলে কোনো একটি জনপদে যে আইনকানুনগুলো প্রয়োগ হয় সেগুলো প্রয়োগ করলেন এবং দেখা গেল যে শহরের মাঝখানে একটি প্রধান গির্জা ছিল, দামাস্কাসের প্রধান গির্জা, সেই গির্জাকে তারা সেভাবেই দুই অংশে ভাগ করলেন। গির্জায় অর্ধেক অংশ সেটাকে ধরা হলো যে যুদ্ধের মাধ্যমে উন্মুক্ত করা হয়েছে, ফলে সেটাকে মসজিদে পরিণত করা হলো, এবং বাকি অর্ধেক সেটাকে ধরা হলো যে এটা শান্তি চুক্তির মাধ্যমে তারা আত্মসমর্পণ করেছে, কাজেই তাদের গির্জা যেভাবে রয়েছে সেভাবেই থেকে গেল। পরবর্তী ইতিহাসে আমরা দেখতে পাই যে মুসলিমরা গির্জার বাকি অর্ধেক অংশ তারা খ্রিস্টানদেরকে বা রোমানদেরকে অর্থ প্রদান করে খরিদ করে নেয় এবং পুরোটাই তখন মসজিদে পরিণত হয়ে যায়। এবং এটি হচ্ছে সেই মসজিদ যাকে আমরা বলি আল মসজিদ আল উমাবি এবং এটা হচ্ছে দামাস্কাস শহরের প্রধান মসজিদ, বড় মসজিদ আল মসজিদ আল জামে। এই অভিযানের মধ্যে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে রোমান সেনাপতির সেই ওয়ালিমা অনুষ্ঠানে তার ছেলের জন্মোৎসবের যে অনুষ্ঠান সেখানে তারা আনন্দ ফুর্তি করছিল, উৎসব করছিল। অপরদিকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গে যারা মুসলিম ছিলেন তারা ছিলেন জাগ্রত এবং ব্যস্ত এবং সুযোগের অপেক্ষায়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে ইতিহাসে এভাবেই বর্ণনা এসেছে যে তিনি নিজে কখনও ঘুমাতেন না, বিশ্রাম নিতেন না এবং তার যারা অনুসারী ছিল, তার অধীনস্থ যারা ছিল তাদেরকেও তিনি কখনও ঘুম কিংবা বিশ্রামের সুযোগ দিতেন না। সব সময় তাদেরকে তিনি ব্যস্ত রাখতেন এবং এই ব্যস্ততার যে ফলাফল সেটা তখন তারা পেয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন পারস্য সমাজের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে কাদেসিয়ার যুদ্ধের আগে শামে আবু উবাইদার কাছে চিঠি পাঠিয়ে বলেছিলেন যে ইরাকে যারা আগে যুদ্ধ করেছে তাদেরকে ইরাকে পাঠিয়ে দাও, সেই ক্ষেত্রে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু সৈনিকদেরকে ইরাকে পাঠিয়ে দিয়েছিলেন কিন্তু তার সঙ্গে কমান্ডার হিসেবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে রেখে দিয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনিও আবু উবাইদাকে পরামর্শ দিয়ে বলেছিলেন যে ইরাকের সেই যোদ্ধাদেরকে আপনি ফেরত পাঠান যারা আগে যুদ্ধ করেছে, তবে খালিদ বিন ওয়ালিদকে আপনার সঙ্গে রেখে দিন কারণ তাকে তার সাহায্য আপনার প্রয়োজন হবে। ফলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বাকি পুরো সময়েই শামে যুদ্ধ করেছেন, তিনি আর কখনোই পারস্য সাম্রাজ্যে ফেরত যাননি। শামের জমিনে পরবর্তী গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে জেরুজালেম বিজয় এবং সেখানে এই সম্মান লাভ করেছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি সশরীরে সেখানে গিয়ে উপস্থিত হয়ে সেই শহরের চাবি গ্রহণ করেছিলেন। জেরুজালেম বিজয় করা এবং এই অঞ্চলকে ইসলামের অন্তর্ভুক্ত করা এই বিষয়ে চিন্তাভাবনা প্রথম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শুরু করেছেন বিষয়টা এমন ছিল না, বরং সেই বিষয়ে সেই দিন থেকেই মুসলিমরা সচেতন ছিলেন যখন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার রাত্রিকালীন সফরে আল ইসরা ওয়াল মিরাজ সেই সফরে তিনি ঊর্ধ্ব আকাশে আরোহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে সরাসরি ঊর্ধ্ব আকাশে আরোহণ করেননি, বরং প্রথমে তিনি চলে এসেছিলেন এই জেরুজালেমে এবং সেখানে এসে তিনি রাতে সালাত আদায় করেছিলেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের ইমাম হিসেবে সেই মসজিদে সালাত আদায় করিয়েছেন। কাজে সেই ঘটনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন সমস্ত নবীদের উত্তরাধিকারী এবং সমস্ত নবীদের নেতা বা সর্দার। সত্যের যে আলোকবর্তিকা সমস্ত আম্বিয়া কেরাম তারা ধারাবাহিকভাবে এক হাত থেকে আরেক হাতে এভাবে বহন করেছেন, সেই আলোকবর্তিকা সেটা এখন চলে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে এবং তার উম্মতের হাতে। সমস্ত নবীদের দিন এটা একই এবং সেটা হচ্ছে ইসলাম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত এই দিন ইসলামের নেতৃত্ব এটা এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এবং তার উম্মতের হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত নবীদের ইমাম হিসেবে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি আমাদের সামনে একেবারে স্পষ্ট করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি জেরুজালেমের বিষয় নিয়ে চিন্তাভাবনা করছিলেন এবং পরবর্তীতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনিও এই বিষয় নিয়ে ভাবছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকেই সুযোগ দিয়েছিলেন যে তিনি এই ভূমি উন্মুক্ত করবেন, বিজয় করবেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলিম সৈন্যবাহিনীকে নির্দেশ প্রদান করে দিয়েছিলেন যে তোমরা জেরুজালেমের দিকে যাত্রা শুরু করো। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন সেই সেনাপতি যিনি জেরুজালেম বা ফিলিস্তিনের সেই অঞ্চলে মোতায়েন করা ছিলেন। তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে পরামর্শ চাইলেন যে কীভাবে তিনি পরিস্থিতির মোকাবেলা করবেন, কারণ তিনি বলছেন যে রোমানরা বিভিন্ন শহরে ভিন্ন ভিন্ন একাধিক যুদ্ধক্ষেত্র খোলার মাধ্যমে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কাজে এই অবস্থায় আমাদের কী করা উচিত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে তোমরা সকল দিকের মনোযোগ বাদ দিয়ে জেরুজালেমের দিকে মনোযোগ প্রদান করো, অন্যান্য অঞ্চলগুলোতে ছোট ছোট দল পাঠাও কিন্তু তোমাদের মূল লক্ষ্য থাকবে বাইতুল মাকদিস বা জেরুজালেম। কাজেই আমর ইবনে আসের নেতৃত্বে মুসলিমরা জেরুজালেম শহরকে অবরুদ্ধ করলেন, বা ইলিয়া শহর জেরুজালেমের আরেকটি নাম, সেই শহরকে তারা অবরুদ্ধ করলেন। ইমাম আত-তাবারি রাহিমাহুল্লাহ তিনি এই ঘটনাটিকে উল্লেখ করেছেন, তিনি বলছেন যে জেরুজালেমের শাসক আমর ইবনে আসকে চিঠি পাঠালো এবং পাঠিয়ে বলল যে আমি আপনাকে উপদেশ দিচ্ছি আপনারা আপনাদের ভূমিতে ফেরত যান, কারণ এই শহর এত সহজে বিজয় করার মতো নয়। আমর ইবনে আস তাদের এই বাগাড়ম্বরপূর্ণ চিঠিতে ঘাবড়ে না গিয়ে তিনি বললেন কিন্তু এই শহরের পতন এটা আমার জন্যই নির্ধারিত, আমার হাতেই এই শহরের পতন নির্ধারিত হয়ে আছে। রোমান সেনাপতি আরও জবাবি চিঠি পাঠিয়ে বলল যে না, এটা আপনার জন্য নয়, বরং অন্য কোনো ব্যক্তির নামে এটা নির্ধারণ করা রয়েছে। রোমান সেনাপতি যেন সে এমন একটি ভবিষ্যৎবাণীকে প্রকাশ করার চেষ্টা করছে, সে বলছে যে আমর তুমি নয়, এই শহরের পতন যদি ঘটে তবে আমর তোমার মাধ্যমে নয়, অন্য কোনো ব্যক্তির মাধ্যমেই ঘটবে যে এই শহরের চাবি গ্রহণ করবে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝলেন যে এই ব্যক্তি আর কেউ নয়, তিনি হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই বিষয়টি আরেকটি বর্ণনা এভাবে এসেছে যে মুসলিমরা যখন রোমানদের উপরে কঠিন অবরোধ আরোপ করে রেখেছিলেন এবং যখন তারা আর উপায়ন্তর না দেখে একেবারে আত্মসমর্পণের মতো একটি পর্যায়ে এসে উপস্থিত, তারা প্রায় হাল ছেড়ে দিচ্ছে, এরকম সময়ে তারা একটি শর্ত পেশ করল। তারা বলল যে এই এত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক শহর, ধর্মীয় গুরুত্বপূর্ণ পবিত্র এই শহরটিকে আমরা কোনো যুদ্ধের সেনাপতি, একজন সাধারণ সেনাপতি তার কাছে হস্তান্তর করতে চাই না। যদি এই শহরের চাবি তুলে দিতে হয়, কর্তৃত্ব হস্তান্তর করতে হয়, তাহলে সরাসরি যিনি মুসলিমদের সর্বোচ্চ নেতা অর্থাৎ মুসলিমদের যিনি খলিফা তার হাতে আমরা এই কর্তৃত্ব হস্তান্তর করতে চাই। সুতরাং সেকেন্ডারি লেভেল বা দ্বিতীয় পর্যায়ের একজন নেতা, একজন সেনাপতি তার কাছে নয়, সরাসরি খলিফার কাছেই তারা সেই শহরের কর্তৃত্ব এবং চাবি সেটাকে একটি অনুষ্ঠানের মাধ্যমে হস্তান্তর করতে আগ্রহী ছিল। প্রধান সেনাপতি আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু এই বিষয়ে ওমর ইবনে খাত্তাবকে চিঠি পাঠিয়ে অবগত করলেন। তিনি বললেন যে তার আত্মসমর্পণ করতে রাজি, তবে শর্ত দিয়েছে যে একমাত্র আপনাকেই আসতে হবে এবং আপনাকে সরাসরি সেই চাবি গ্রহণ করতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি কি করবেন, যে তিনি কি মদিনায় থাকবেন নাকি এই শত্রুদের ভূমিতে গিয়ে সেখানে তাদের কাছে সেই শহরের কর্তৃত্ব গ্রহণ করবেন, এই বিষয় নিয়ে সাহাবায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করলেন, সুরা করলেন। সাহাবায়ে কেরাম রাজি হলেন এবং বললেন যে আপনি যেতে পারেন, জেরুজালেমে যাওয়ার অনুমতি সাহাবায়ে কেরাম তারা প্রদান করলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বের হলেন এবং তার অবর্তমানে তিনি যাকে মদিনায় কর্তৃত্বশীল এবং দায়িত্বশীল ব্যক্তি হিসেবে মনোনীত করে গিয়েছিলেন তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং এই ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার জায়গায় তার অবর্তমানে যাকে নিয়োগ করে যাচ্ছেন তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মাধ্যমে স্পষ্ট হচ্ছে যে তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ছিল এবং একজনের অবর্তমানে আরেকজন দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্যে ঘনিষ্ঠতা ছিল। কাজেই যে সমস্ত বর্ণনাগুলো আমাদের সামনে উপস্থাপন করে একটি মিথ্যা ধারণা প্রকাশ করার চেষ্টা করা হয়, যে বলা হয় যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে কিছু বিষয়ে ভুল বোঝাবুঝি ছিল, এগুলো আসলে সঠিক নয় এবং ভিত্তিহীন বর্ণনা। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতকালে সন্তুষ্ট ছিলেন, খুশি ছিলেন এবং বিভিন্ন কাজে তিনি কন্ট্রিবিউট করেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে ভালোবাসতেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থায় তার পরামর্শ চাইতেন, পরামর্শ গ্রহণ করতেন। এবং এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে তার অনুপস্থিতিতে তাকে তিনি সহকারী নিযুক্ত করে গিয়েছেন। পরবর্তী ইতিহাস থেকে আমরা দেখি যখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হয়েছিলেন সেই সময়ে অনেক ধরনের বিশৃঙ্খলা এবং ফিতনা সৃষ্টি হয়েছিল। মুসলিমদের নিজেদের মধ্যে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত যুদ্ধ লাগিয়ে দেওয়া হয়েছিল। সেরকম সময়ে কিছু অভদ্র ব্যক্তি তারা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তার কাছে আসলো এবং এসে প্রশ্ন করলো। তারা বলল যে আপনার আগে যারা খলিফা ছিলেন আবু বকর কিংবা ওমর তাদের সময়ে তো এই ধরনের কোনো বিশৃঙ্খলা ছিল না, তখন মুসলিমরা বাস করতেন শান্তিতে, আর এখন আপনি খলিফার দায়িত্ব গ্রহণ করেছেন আর এখন কি না এই সমস্ত বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, ফিতনা দেখা দিচ্ছে? যেন সেই ব্যক্তিটি সেই কথার মাধ্যমে বোঝাতে যাচ্ছে যে আলী ইবনে আবি তালিব আপনি আবু বকর বা ওমর তাদের মতো এত ভালো খলিফা নন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি কী জবাব দিয়েছিলেন? তিনি বলেছিলেন যে আবু বকর এবং ওমরের দিনগুলোতে আমাদের মধ্যে স্থিতিশীলতা এবং শান্তি ছিল, এর কারণ হচ্ছে যে তারা ছিলেন নেতা এবং আমার মতো ব্যক্তিরা ছিলেন তাদের অনুসারী। আর আজকের দিনে এত বিশৃঙ্খলা এর কারণ হচ্ছে যে আমি তোমাদের নেতা এবং তোমার মতো ব্যক্তিরা তারা হচ্ছে আমার অনুসারী। সুবহানাল্লাহ, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তার এই কথা, এই বক্তব্য পুরোপুরি সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খিলাফতকালে তাকে পরীক্ষা করেছেন পরবর্তী লোকেদের মাধ্যমে, এমন লোকেদের মাধ্যমে যারা কিনা মুসলিম বিশ্বে বিশৃঙ্খলা এবং ফিতনা সৃষ্টি করেছিল, এবং সেই অবস্থায় তিনি সেগুলোকে ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছেন। তার জন্য সেটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি পরীক্ষা। এবারে আমরা যাচ্ছি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সেই বিখ্যাত ঘটনা, এবং যেই ঘটনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে সবচেয়ে বেশি বর্ণনা করা হয়ে থাকে সেটা হচ্ছে তার সেই ঐতিহাসিক জেরুজালেম সফর করার ঘটনা। আমাদের এই আলোচনার আগেও হয়তো এই ঘটনা আপনি শুনে থাকবেন, এরপরও চলুন আরেকবার এই ঘটনার দিকে একটি নতুন দৃষ্টি দেওয়া যাক। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি সেদিকে ভ্রমণ করছিলেন এবং তার সঙ্গে সেই ভ্রমণে বিশিষ্ট কোনো ব্যক্তিদেরকে সাথী হিসেবে নিয়ে, একটি প্রতিনিধি দল সাথে নিয়ে যাচ্ছেন, উপদেষ্টা মণ্ডলী সাথে নিয়ে যাচ্ছেন, একটি বহর সাথে নিয়ে যাচ্ছেন, কোনো প্যারেড বা শো অফ এই ধরনের কিচ্ছু ছিল না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একা এবং তার ভৃত্য এবং তার সঙ্গে বাহন হিসেবে একটি উটকে নিয়ে তারা এই তিনটি প্রাণী পথ চলতে শুরু করেছেন। যাত্রাপথ অনেক দূরের ছিল, সেই মদিনা থেকে জেরুজালেম পর্যন্ত কাজেই তারা ভাগাভাগি করে পথ চলছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি কিছু সময় উটের উপর আরোহণ করছিলেন, পরবর্তী সময়ে তার ভৃত্যকে তিনি সমপরিমাণ সময়ে উটের উপরে চড়িয়ে নিজে হেঁটে যাচ্ছিলেন উটের লাগাম ধরে। আবার তৃতীয় ভাগে তারা দুইজনেই হেঁটে যাচ্ছিলেন এবং সেই সময়ে উটটিকে বিশ্রাম দিচ্ছিলেন। এভাবে তিন ভাগে ভাগ করে তারা একের পর এক সেই পথ চলছিলেন। চলতে চলতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন জেরুজালেম শহরের সামনে এসে সেই শহরের ফটকের কাছে এসে পৌঁছালেন, সেই সময়ে পালা অনুসারে ছিল সেই ভৃত্যের উটের উপরে বসে থাকার পালা এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি উটের লাগাম ধরে থাকবেন। সেই অবস্থায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি এমন একটি জামা বা পোশাক পরেছিলেন যাতে 14টি তালি দেওয়া ছিল এবং যে অংশটি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অতিক্রম করে যাচ্ছিলেন সেখানে কাদা ছিল এবং সেই কাদা মাটির উপর দিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই রকম একটি তালি দেওয়া পোশাক পরিহিত অবস্থায় নিজে উটের লাগাম ধরে টেনে নিয়ে যাচ্ছেন এবং তার ভৃত্য সে কিনা সে উটের উপরে বসে। মুসলিম খলিফা তিনি এই ধরনের একটি অবস্থায় এই ধরনের একটি বেশে আসছেন এবং এটা দেখে আবু উবাইদ ইবনে জাররাহ তিনি খুবই উদ্বিগ্ন হয়ে গেলেন। তিনি ভাবলেন যে রোমানদের মধ্যে এই দৃশ্য কি প্রতিক্রিয়া সৃষ্টি করবে, রোমানরা কি ভাববে। খলিফা তিনি এরকম কাদামাটি অতিক্রম করে আসছেন, তার গায়ের জামা তালি দেওয়া, নিজে উঠে লাগাম ধরে টানছেন এবং ভৃত্যকে উটের উপরে বসিয়ে রেখেছেন। আবু উবাইদ ওমর ইবনে খাত্তাবের কাছে এসে বললেন যে আমরা এমন একটি ভূমিতে আছি ইয়া আমিরুল মুমিনিন, এখানকার লোকেরা তাদের যে বাহ্যিক বেশভূষা, সাজসজ্জা, পোশাকাদি এই বিষয়গুলোর ব্যাপারে খুবই সচেতন, সতর্ক থাকে এবং বেশভূষার ভিত্তিতে তারা মানুষের সম্মানকে বিবেচনা করে। কাজেই আবু উবাইদা তিনি বললেন ইয়া আমিরুল মুমিনিন, আপনি যদি এর থেকে আরেকটু ভালো কোনো পোশাক পরতে পারতেন। জবাবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি কী করলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তার বুকের উপর এক ঘুষি বসিয়ে দিলেন এবং বললেন আফসোস আবু উবাইদা, আফসোস তোমার জন্য, এই কথাগুলো তোমার মুখ থেকে না হয়ে যদি অন্য কারো মুখ থেকে বের হতো। তুমি এই ধরনের কথা বলছো, তোমার মুখে এই ধরনের কথা মানায় না। এরপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার সেই সুবিখ্যাত উক্তি তিনি বলেছেন নাহনু কওমুন আযজানাল্লাহু বিল ইসলাম ওয়া ইন ইবতাগাইনা আল ইজ্জাতা ফি গাইরি আযাল্লানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দান করেছেন ইসলামের মাধ্যমে, আর যদি সেই ইসলামকে বাদ দিয়ে অন্য কিছুর মাধ্যমে আমরা সম্মান খুঁজি তাহলে আবারও আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত করবেন। সুতরাং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেখানে আবু উবাইদাকে তার মতো একজন উচ্চ পর্যায়ের সাহাবিকে এই বিষয়ে শিক্ষা প্রদান করছেন, তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে মুসলিমদের সম্মান এবং মর্যাদার কারণ কোথায়, কোন বিষয়ের মাধ্যমে মুসলিমরা অন্যান্য জাতিসত্তার উপরে প্রাধান্য বিস্তার করেছিলেন, তাদের উপর প্রভাব সৃষ্টি করেছিলেন। টেকনোলজির মাধ্যমে, সায়েন্সের মাধ্যমে তারা এই সম্মান অর্জন করেননি, অর্থনীতি বা ব্যবসা বাণিজ্যের মাধ্যমেও তারা ছিলেন অনেক পিছিয়ে, পোশাক আশাকের দিক থেকেও তারা ছিলেন খুবই সাধারণ পোশাক পরিধানকারী ব্যক্তি। তাদের সম্মান কেবলমাত্র ইসলামের মাধ্যমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার মাধ্যমেই এসেছিল। শুরুর দিকে আমরা যদি একটি তুলনামূলক দৃষ্টি দেই, আমরা যদি দেখতে চাই যে সাহাবায়ে কেরাম, আরবের সেই লোকেরা, তাদের বৈশিষ্ট্য অবস্থা কেমন ছিল এবং অন্যান্য যে জাতিরাষ্ট্রগুলো আশেপাশের অঞ্চলে ছিল, রোমান কিংবা পারস্য, তাদের অবস্থা কেমন ছিল। ইসলামের সেই শুরুর দিকে সাহাবায়ে কেরাম তারা শিক্ষার হারের দিক থেকে নিঃসন্দেহে রোমান কিংবা পারস্য তাদের থেকে অনেক অনেক বেশি পিছিয়ে ছিলেন। হাতে গোনা যে কয়েকজন ব্যক্তি লিখতে এবং পড়তে পারতেন কুরাইশদের মধ্যে, তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। একেবারে হাতে গোনা কয়েকজন ব্যক্তি ছাড়া তাদের মধ্যে লিখিত কোনো কিছু পড়ার এরকম কোনো ব্যক্তি সেখানে ছিল না। অনেক ক্ষেত্রে অবশ্য তাদের লিখিত কোনো কিছু পড়ারও প্রয়োজন হতো না, কারণ তারা ছিলেন মরুভূমিতে বসবাসকারী জাতি এবং পশুর রাখাল হিসেবে তারা জীবিকা নির্বাহ করতেন, কেউ কেউ ব্যবসা করতেন। অর্থনৈতিক দিক থেকে যদি আমরা তুলনা করি, অর্থনৈতিক দিক থেকেও কী পরিমাণ সম্পত্তি তাদের কাছে আছে এই দিক থেকেও মুসলিমরা নিঃসন্দেহে অনেক অনেক পিছিয়ে ছিলেন। বিজ্ঞান কিংবা প্রযুক্তি বা টেকনোলজির দিক থেকে তারা অনেক গুণে পিছিয়ে ছিলেন রোমান কিংবা পারস্য সাম্রাজ্যের থেকে। কিন্তু এরপরেও কীভাবে মুসলিমরা এই সকল সাম্রাজ্যকে বিজয় করলেন এবং তাদের অন্তরে প্রভাব সৃষ্টি করলেন, তাদের উপরে প্রাধান্য বিস্তার করলেন, এটা হচ্ছে একমাত্র এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর মাধ্যমে, তাওহীদের মাধ্যমেই, তাওহীদকে অনুসরণ করার মাধ্যমেই মুসলিমরা অন্যান্য সমস্ত জাতির উপরে প্রাধান্য বিস্তার করেছিলেন এবং তাদের উপরে বিজয় অর্জন করেছিলেন ইসলামের মাধ্যমে। কাজেই বর্তমানেও যদি আমরা সেই মুক্তি অর্জন করতে চাই এবং আমাদের যে দুর্দশাগ্রস্ত অবস্থা তা থেকে মুক্তি লাভ করতে চাই, তাহলে সেই অতীতের একই পথ এবং পদ্ধতিকে আমাদেরকে অনুসরণ করতে হবে, কারণ সেটাই হচ্ছে শ্রেষ্ঠ পথ। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাদের অনুসরণ করা সেই পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি আমাদেরকে হাদিসে জানিয়েছেন, ইজা তাবাইতুম বিল ঈনা ওয়া আখাযতুম আজনাবাল বাকর ওয়া রাদীতুম বিজ-জারই ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাতাল্লাহু আলাইকুম যুল্লা লা ইয়ানযিউহু হাত্তা তুরাজিউ ইলা দীনিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে বলেছেন, যখন তোমরা ব্যবসা বাণিজ্যে ব্যাপকভাবে জড়িয়ে পড়বে, ক্রয় বিক্রয়ে জড়িয়ে পড়বে, ইনা বা এক ধরনের অর্থনৈতিক লেনদেনের সঙ্গে জড়িয়ে যাবে, কৃষিকাজ বা গরুর লেজের অনুসরণ করতে শুরু করবে, ফল ফসল আদি কৃষিকাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা ছেড়ে দিবে, ও তারাকতুমুল জিহাদ, সেই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে লাঞ্ছনা চাপিয়ে দিবেন যতক্ষণ না তোমরা যা ছেড়ে দিয়েছ সেই দিকে ফেরত যাচ্ছ, অর্থাৎ তোমরা তোমাদের দিনের অনুসরণ করতে শুরু করবে। হাত্তা তুরাজিউ ইলা দীনিকুম, যতক্ষণ না তোমরা তোমাদের দিনের দিকে ফেরত যাবে ততক্ষণ পর্যন্ত এই লাঞ্ছনা তোমাদের উপর থাকবে। কাজে এই হাদিস অনুসারে যদি কোনো একজন ব্যক্তি অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, সম্পদ অর্জন করাকে সাফল্য অর্জন করার মাধ্যম বা পথ হিসেবে গ্রহণ করে নেয়, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবায়তুম বিল আইনা, কিংবা যদি সে কৃষিকাজ অথবা এই ক্ষেত খামারগুলোকে বিকশিত করা, গবাদি পশু পশু সম্পদ সেগুলোকে বিকশিত করা, আখাযতুম আজনাবাল বাকর সেগুলোকে নিয়ে ব্যস্ত থাকা, গরুর লেজের অনুসরণ করা, অথবা ফল ফসলাদি শস্য এগুলো নিয়ে ব্যস্ত থাকা, ওয়া রাদীতুম বিজ-জারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এগুলোকে নিয়ে ব্যস্ত থাকা এটা তোমাদেরকে লাঞ্ছনার দিকে নিয়ে যাবে যদি তোমরা বিপরীতে অপর বিষয়টিকে ত্যাগ করো, এবং সেই বিষয়টি কী সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া তারাকতুমুল জিহাদ, যদি তোমরা জিহাদকে ছেড়ে দাও এবং অন্যান্য এই বিষয়গুলো ফল ফসলাদি, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ এগুলো নিয়ে ব্যস্ত থাকো, তাহলে অবশ্যই তোমরা লাঞ্ছনার দিকে যাবে এবং সেই লাঞ্ছনা ততদিন পর্যন্ত ওঠানো হবে না যতক্ষণ না তোমরা যা ছেড়ে দিয়েছ সেটাকে আবারও অনুসরণ করতে শুরু করবে, তোমাদের দিনের অনুসরণ করতে শুরু করবে। কাজেই হাদিস অনুসারে এবং সাহাবা একরাম তাদের ঘটনা অনুসারে এটাই হচ্ছে সফলতা অর্জন করার একমাত্র সঠিক রাস্তা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবু উবাইদাকে এই বিষয়টি বুঝিয়ে দিয়ে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে সম্মান দিয়েছেন ইসলামের মাধ্যমে, ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো পন্থায় পোশাক আশাক বেশভূষার মাধ্যমে যদি আমরা সম্মান খোঁজার চেষ্টা করি সম্মান মিলবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও আগের সেই অসম্মানিত অবস্থাতেই আমাদেরকে ফেরত পাঠিয়ে দেবেন। কিসরার কথা অনুসারে তারা বলতো যে এই লোকেরা হচ্ছে মরুভূমির প্রান্তরে উদ্দেশ্যহীনভাবে ছুটে চলা এক জাতি। সাহাবায়ে কেরাম তারা ইসলাম গ্রহণের আগেই তাদের যে অবস্থা ছিল সেই সময় তারা তুচ্ছ বিষয় নিয়ে রক্তক্ষয়ী লড়াইয়ে লিপ্ত হতেন, জীবনের কোনো মূল্য ছিল না, রক্তের কোনো মূল্য ছিল না। এত দুর্দশাগ্রস্ত একটি জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিণত করেছেন শুধুমাত্র তাদের সময় নয়, সম্পূর্ণ মানব জাতির ইতিহাসে প্রজন্ম হিসেবে শ্রেষ্ঠ প্রজন্ম বা শ্রেষ্ঠ জাতিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার এই প্রজন্ম তারা হচ্ছে শ্রেষ্ঠ প্রজন্ম, খাইরুল কুরুন। তাদের সেই সম্মান এবং শ্রেষ্ঠত্বের রাস্তা কী সেটা হচ্ছে ইসলাম। কোনো মানুষ অন্যান্য মানুষদের কাছে প্রিয় হওয়ার জন্য, পছন্দ হওয়ার জন্য বাহ্যিক যে বিষয়গুলোকে গুরুত্ব প্রদান করে সেই দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা বলতে পারি যে সাহাবায়ে কেরাম তারা অন্যান্য রোমান কিংবা পারস্য তাদের কাছে খুব একটা জনপ্রিয় ছিলেন না। কেন? কারণ তারা যুদ্ধ পরিচালনা করছিলেন রোমান এবং পারস্য উভয় সাম্রাজ্যের বিরুদ্ধে, ফলে এই দৃষ্টিকোণ থেকে ওই অঞ্চলের মানুষেরা তাদেরকে তো শত্রুই মনে করত। যেহেতু তারা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যুদ্ধ করছে সুতরাং সেই দিক থেকে তারা তাদেরকে গ্রহণ করতে আগ্রহী ছিল না, কিন্তু পরবর্তীতে যখন তারা ইসলামের সংস্পর্শে এসেছে তাদের বংশধররাই তারা ইসলামকে কবুল করে নিয়েছে এবং এখনও পর্যন্ত সাহাবায়ে কেরাম যেই ভূমিগুলোকে উন্মুক্ত করেছিলেন সেই সমস্ত অঞ্চলের যারা উত্তরাধিকার এসেছে আজও তারা সাহাবায়ে কেরামদের পথকে অনুসরণ করছে এবং প্রজন্মের পর প্রজন্ম তারা ইসলামকে নিজেদের মধ্যে লালন করে যাচ্ছে এবং তাদের মাধ্যমে সাহাবায়ে কেরাম অসাধারণ ভালোবাসায় সিক্ত হচ্ছেন। অথচ সেই সময়ে সাহাবায়ে কেরামদের সময়ে তাদের পূর্বপুরুষরা হয়তোবা তারা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধেই যুদ্ধ করেছিল, অথচ সেই যুদ্ধের পরেও যখন সাহাবায়ে কেরাম তাদের ভূমিগুলোকে উন্মুক্ত করেছেন তাদের অন্তরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সাহাবায়ে কেরামদের প্রতি ভালোবাসা, সম্মান এবং শ্রদ্ধাবোধের জন্ম দিয়েছেন। এর মূল কারণ হচ্ছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টকে অর্জন করতে পেরেছিলেন এবং যার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকিদেরকেও তার উপরে সন্তুষ্ট করে দেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও আমরা দেখতে পাই আরবের সেই মুশরিকরা, মক্কার কুরাইশরা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সমস্ত ধরনের প্রচেষ্টাকে ব্যয় করছিল। নানা ধরনের অপবাদ প্রদান করার মাধ্যমে, কবি, গণক, জাদুকর, মিথ্যাবাদী কিংবা মাজনুন, এই ধরনের অপবাদ দিয়ে তাকে মানুষের কাছে কম গ্রহণযোগ্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কাব বিন আশরাফের মতো জঘন্য ব্যক্তিরা তা নানা রকমের কবিতা রচনা করার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের সম্মান নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। আজকের যুগে বিভিন্ন মিডিয়া যেভাবে মুসলিমদেরকে সম্মান নষ্ট করার চেষ্টা করে মুসলিমদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যায়, সাহাবায়ে কেরামদের সময়েও ভিন্ন রূপে একই কাজ করা হচ্ছিল। কুরাইশদের পক্ষ থেকেও সেই একই ধরনের অপপ্রচারের কাজ চালিয়ে যাওয়া হচ্ছিল। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্ত কর্মপ্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছেন এবং মুসলিমদের জন্যই সম্মান এবং মর্যাদাকে নির্দিষ্ট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুহাম্মদ নামের যে অর্থ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অর্থকে পরিপূর্ণতা দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবচেয়ে বেশি প্রশংসাকারী এবং তিনি সবচেয়ে বেশি প্রশংসিত। এই পৃথিবীর বুকে প্রত্যেক মুহূর্তেই কোনো না কোনো মসজিদ থেকে আজান ভেসে আসছে এবং সেখানে সুমধুর কণ্ঠে এটাই ঘোষণা করা হচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মানবজাতির ইতিহাসে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়া যায় ব্যক্তি তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এবং তার পথ এবং পদ্ধতিকে অনুসরণ করার পাশাপাশি শুধুমাত্র যদি তার নামের বিষয়টিও আমরা খেয়াল করি, এই নামটিকে মানুষ যতটা ভালোবেসেছে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো নাম এত বেশি প্রসার পায়নি। কত অসংখ্য মানুষ তাদের নিজেদের নামের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে যুক্ত করেছেন। সারা পৃথিবী জুড়ে মুহাম্মদ নামে মানুষদের কোনো অভাব নেই। এর কারণ এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাকে সম্মান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সম্মান এবং মর্যাদার এই বিষয়টি জানতেন, যে সম্মান এবং মর্যাদা এটি আসে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। যে কারণে তায়েফের মতো সেই ঘটনার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরতি পেশ করে, দোয়া পেশ করে কী বলছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইয়া আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপরে অসন্তুষ্ট না হচ্ছেন, যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপরে খুশি সন্তুষ্ট, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো কিছু নিয়ে আমি কোনো পরোয়া করি না, অন্য কোনো কিছু নিয়ে আমি কোনো চিন্তা করি না। ইল্লাম ইয়াকুন বিকা আলাইয়া গাদাবুন ফালা উবালি। সুতরাং একই কারণে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতেন যে তিনি একজন খাদেমকে উটের পিঠে বসিয়ে রেখে নিজে উটের লাগাম ধরে টানছেন কিংবা কাদা অতিক্রম করে তার সেই জামাকে টেনে নিয়ে কাদামাটির উপর দিয়ে হেঁটে আসছেন, এটা তার জন্য সম্মানহানিকর কোনো বিষয় নয়। আবু উবাইদার মতো ব্যক্তি সেই বিষয় নিয়ে পেরেশান ছিলেন, অথচ এটাই সেই ঘটনা যেই ঘটনার কারণে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্মানকে বড় করার জন্য একই ঘটনা আমরা বর্ণনা করছি এবং মানুষ সেটাকে স্মরণ করে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ভূমিকাকে প্রশংসা করে থাকে, তার সম্মানকে আরও বৃদ্ধি করে থাকে। কাজেই সেই ঘটনা তার সম্মান ছোট করা নয়, সম্মানকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালির রাসূলি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সম্মান এটা হচ্ছে আল্লাহ, তার রাসূল এবং মুমিনদের জন্য। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন এত সাধারণ বেশে জেরুজালেমে পৌঁছালেন সেই শহরের কর্তৃত্ব এবং চাবি গ্রহণ করার জন্য, সেখানকার অধিবাসীরা তার আগে থেকে আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিল যে একটি অনুষ্ঠান হবে, মুসলিমদের প্রধান ব্যক্তি আসবেন, খলিফা আসবেন, সেখানে একটি জাঁকজমক কিংবা মর্যাদার মাধ্যমে এই শহরের চাবি তারা হস্তান্তর করবে। সেখানে এরকম একটি দৃশ্য দেখে তারা একেবারে স্তম্ভিত হয়ে গেল এবং বর্ণনা এসেছে শহরের ফটকে বিভিন্ন স্থানে দুর্গের ছাদে অবস্থান করে যখন সেখানকার নারী পুরুষেরা তারা ভিড় করে দেখছিল যে মুসলিমদের নেতা কে, কীভাবে তিনি আসেন, তখন ওমরকে এরকম একটি অবস্থায় আসতে দেখে তারা নিজেদের অশ্রু সংবরণ করতে পারেনি, তারা কান্নাকাটি করতে শুরু করলো, যেন তারা তাদের নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে এই কি মুসলিমদের খলিফা। একই ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছিলেন আল হরমুজান। হরমুজান যখন দেখেছিলেন যে একেবারে সাধারণ বেশে মসজিদে মাটির উপর তিনি শুয়ে বিশ্রাম নিচ্ছেন, ঘুমাচ্ছেন, তার কোনো দেহরক্ষী নেই, কোনো জাঁকজমক নেই, কোনো আতিশয্য নেই, কোনো আদিক্ষেতা আতিশয্য কিচ্ছু নেই, এটা দেখে সে থমকে গিয়েছিল এবং সেখানে সে মন্তব্য করে বলেছিল, হাকামতা ফা আদিলতা ফা আমিনতা ফা নিমত। এবং সেখানে সে মন্তব্য করে বলেছিল যে তিনি শাসন করেছেন, ন্যায় বিচারের সঙ্গে শাসন করেছেন, কাজেই তিনি নিরাপত্তা নিয়ে চিন্তিত নন, ফলে নিশ্চিন্তে তিনি ঘুমাতে পারছেন। হাকামতা ফা আদিলতা ফা আমিনতা ফা নিমত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যন্ত জেরুজালেম শহরের চাবি এবং কর্তৃত্ব নিজের হাতে বুঝে নিয়েছিলেন। পরবর্তী গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যে জেরুজালেমে মুসলিমদের সঙ্গে সে আত্মসমর্পণ করা রোমানদের এবং খ্রিস্টানদের একটি আলওয়াসিকা আল আহদ, এবং এই চুক্তি সম্পর্কে আমাদের পূর্বের একটি পর্বে আমরা আলোচনা করেছি, যেখানে অমুসলিমদের যে ধর্মীয় স্বাধীনতা ছিল ইসলামী রাষ্ট্রের অধীনে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল বিস্তারিতভাবে। কাজে একই বিষয়ের আমরা কোনো পুনরাবৃত্তি ঘটাচ্ছি না। সিরিয়াতে রোমান সম্রাট হেরাকল সে তার রাজধানী কনস্টান্টিনোপল ছেড়ে দিয়ে সিরিয়ার অনেক ভেতরের একটি অঞ্চল অ্যান্টিওক সেখানে চলে এসেছিল, যে যুদ্ধক্ষেত্রের অবস্থাগুলোকে সে পর্যবেক্ষণ করবে। শেষ পর্যন্ত সেখানে মুসলিমরা ইয়ারমুকে যখন বিজয় অর্জন করে নিয়েছিল এবং তারপরে দামাস্কাসকেও মুসলিমরা বিজয় করে নিল, সেই অবস্থায় সে তার সেই ঘাঁটি ত্যাগ করে এবং আবারও কনস্টান্টিনোপল ফেরত চলে যায়। যখন কিনা সে কনস্টান্টিনোপল ছেড়ে দিয়ে অ্যান্টিওকে চলে এসেছিল, সেই অবস্থায় আবু উবাইদা ইবনে জাররাহ তিনি বেশ কিছুটা পেরেশান হয়ে তৎকালীন খলিফা আবু বকর সিদ্দিকের কাছে চিঠি পাঠিয়েছিলেন সাহায্যের আবেদন জানিয়ে। অথচ আবু বকর সিদ্দিক সেই সময়ে যেন তিনি এই পরিণতি দেখতে পাচ্ছিলেন যে সম্রাট অ্যান্টিওকে চলে এসেছে, এটা আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নয়, বরং তার পরাজয়ের লক্ষণ। আবু বকর সিদ্দিক আবু উবাইদাকে আশ্বস্ত করে চিঠি লিখেছিলেন যে আপনি কি ভাবছেন যে সম্রাট এমনিতেই যুদ্ধ ছাড়া তাদের অঞ্চল ছেড়ে দেবে? আবু বকর সিদ্দিক বলেছিলেন, ভয় পাবেন না, এটা বরং একটি ভালো সংবাদ, এর মাধ্যমে আপনাদের খুশি হওয়া উচিত। শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় মুসলিমরা শামের সেই সম্পূর্ণ অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। রোমান সম্রাট তার অ্যান্টিওক ছেড়ে দিয়ে আবার যখন সে রাজধানী সেখানে ফেরত চলে আসলো, সিরিয়া ত্যাগ করলো, এবং সিরিয়া ছেড়ে চলে যাওয়ার সময় সেদিকে তাকিয়ে সে বলছিল, বিদায় সিরিয়া, চিরদিনের জন্য তোমাকে বিদায়। কত সুন্দর একটি ভূমি আমি শত্রুদের হাতে তুলে দিয়ে যাচ্ছি, অর্থাৎ মুসলিমদের হাতে আমি তুলে দিয়ে যাচ্ছি, আর কখনও তোমার সঙ্গে আমার দেখা হবে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি শামে মুসলিমদের অবস্থা পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন। তিনি আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। আবু উবাইদা তাকে এই সংবাদ জানানো হলো যে ওমর ইবনে খাত্তাব তিনি সাক্ষাৎ করতে এসেছেন, আপনার ঘরের বাইরে দাঁড়িয়ে অনুমতি চাচ্ছেন আপনার কাছে প্রবেশ করতে। আবু উবাইদা জবাব দিয়ে বললেন, আমি জানি তিনি কেন এসেছেন, তিনি শুধুমাত্র আমার অবস্থা, আমার ঘরের অবস্থা পরিদর্শন করতে এসেছেন, এই জন্যই তিনি আমার সাক্ষাৎ চান। ওমর ইবনে খাত্তাব তিনি ভেতরে প্রবেশ করলেন এবং ঘরের ভেতরে প্রবেশ করে আবু উবাইদা তার ঘরের চারদিকে তিনি দেখলেন, দৃষ্টি দিলেন, এবং সেখানে বিশেষ কোনো আসবাবপত্র কিছুই তিনি দেখতে পেলেন না। যা দেখলেন তার মধ্যে একটা তরবারি, একটা বর্ষা, একটা ধনুক এবং কয়েকটি তীর পড়ে রয়েছে। ওমর ইবনে খাত্তাব আবু উবাইদাকে বললেন যে আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করুন। আবু উবাইদা একটি ঝুড়ি আনলেন এবং সেখানে কয়েক টুকরো শুকনো রুটি ছিল। তিনি বললেন, এগুলি হচ্ছে আমাদের খাবার। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবু উবাইদার এই অবস্থা দেখে এবং তার জুহুদ এবং দুনিয়া বিমুখতা এটা দেখে তিনি অশ্রু বিসর্জন করলেন এবং বললেন যে দুনিয়া এবং এই দুনিয়া, দুনিয়া আমাদের সবাইকে বদলে ফেলেছে, শুধু তোমাকে ছাড়া হে আবু উবাইদা। দুনিয়া আমাদের প্রত্যেকের কাছ থেকেই কিছু না কিছু অংশ গ্রহণ করে নিয়েছে, শুধুমাত্র তুমি ব্যতিক্রম, দুনিয়া তোমার মাঝে কোনো পরিবর্তনই আনতে পারেনি। আবু উবাইদা মুজাররা রাদিয়াল্লাহু এ কারণেই তার সম্পর্কে বলা হয়ে থাকে যে তিনি ছিলেন সত্যিকারের একজন দরবেশ সেনাপতি, সত্যিকারের দুনিয়া বিমুখ এবং আল্লাহওয়ালা মুজাহিদ। এবং এই কারণেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তিনি আবু উবাইদা মুজাররাকে এতটা ভালোবাসতেন এবং তার উপরে এত ভরসা করতেন, কারণ তিনি ছিলেন এই উম্মতের আমিন বা বিশ্বস্ত ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, আবু উবাইদা তিনি এই উম্মতের আমিন। সেই ঘটনাকে আমরা আলোচনা করেছি, আমরা উল্লেখ করেছিলাম যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একবার অন্যান্য কয়েকজন ব্যক্তির সঙ্গে উপস্থিত থাকা অবস্থায় বললেন যে তোমরা প্রত্যেকে ইচ্ছা করো যে কার কী ইচ্ছা। একজন ব্যক্তি বলল যে আমি যদি এই ঘরবর্তী স্বর্ণ পেতাম তাহলে সেই দামি স্বর্ণকে আল্লাহর রাস্তায় খরচ করতাম। আরেকজন বললেন যে আমি যদি এই ঘরবর্তী মুক্ত পেতাম বা আরও কিছু দামি পণ্য বা বস্তু পেতাম তাহলে সবগুলো আল্লাহর রাস্তায় আমি খরচ করতাম। ওমর ইবনে খাত্তাব তখন কী বলেছিলেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে যদি আমি সেই স্বর্ণ, রৌপ্য কিংবা দামি দামি বস্তুর বিপরীতে এই ঘর ভর্তি আবু উবাইদার মতো মানুষদেরকে পেতাম, তাহলে সেই ধরনের মানুষদেরকে আমি আল্লাহর রাস্তায় দিনের খেদমতে লাগিয়ে দিতাম। সুতরাং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার কাছে সবচেয়ে মূল্যবান বিষয় যা ছিল সেটা কোনো স্বর্ণ রৌপ্য নয়, বস্তুগত সামগ্রী নয়, বরং তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল মানব সম্পদ। তার কাছে সবচেয়ে বেশি দামি ছিল আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু তার মতো মানুষেরা। সেই ঘটনা আমাদেরকে প্রমাণ করে যে মানব সম্পদ বস্তু সম্পদের থেকেও বেশি উপকারী এবং বেশি দামি। সেই অবস্থায় মুসলিমরা শামের অধিকাংশ অঞ্চল বিজয় করে নিয়েছিলেন, হেমস শহর বিজয় করে নিয়েছিলেন, এবং এরপরেও রোমানদের অস্তিত্ব একেবারে মুছে যায়নি। শাম বিজয়ের মাধ্যমে মূলত মুসলিমরা বাইজেন্টাইন সাম্রাজ্যকে দুই অংশে বিভক্ত করে ফেলেছিলেন, দুই টুকরো করে ফেলেছিলেন। মাঝখানের অংশ শামকে তারা নিজেদের খিলাফতের অন্তর্ভুক্ত করেছেন, অপরদিকে ডানে এবং বামে দুইটি অংশ রয়ে গিয়েছিল। একদিকে তুরস্ক হয়ে ইউরোপের বাদবাকি অঞ্চল, অপরদিকে মিশর থেকে আফ্রিকার কিছু অঞ্চল, যেগুলো তখনও বাইজেন্টাইন সাম্রাজ্য বা রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। কাজেই রোমানদের সঙ্গে যুদ্ধ এটা পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের মতো ছিল না। পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিমরা চূড়ান্ত বিজয় অর্জন করে কিয়ামত পর্যন্ত তাদের অস্তিত্ব পৃথিবীর বুক থেকে মুছে দিয়েছেন। কিন্তু রোমান সাম্রাজ্যের ক্ষেত্রে যখনই মুসলিমরা তাদেরকে কোনো একটি ফ্রন্টে পরাজিত করেছেন, অন্য কোনো স্থানে ঠিকই তারা তাদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে এবং এটা কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে। এবং এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিসে আমাদেরকে জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে পারস্য সাম্রাজ্যের সঙ্গে একটি কিংবা দুইটি আঘাত, এরপর তারা নিঃশেষ হয়ে যাবে। কিন্তু রোমান সাম্রাজ্যের ক্ষেত্রে যখনই তুমি তাদের একটি শিং ভেঙে দেবে, সেই স্থানে তাদের আরেকটি শিং গজাবে। এভাবে কিয়ামত পর্যন্ত তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকবে। তারা হচ্ছে এমন জাতি যাদের সঙ্গে তোমরা লড়াই করবে স্থলে, জলে এবং পাহাড়ে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি রোমানদের কয়েকটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আমর ইবনে আস তিনি নিজে লম্বা সময় পর্যন্ত শামের জমিনে ফিলিস্তিনে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, কাজেই তিনি তাদের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে বেশ ভালোভাবেই জানতেন। এবং এই হাদিসটি এসেছে মুসলিম শরীফে। একজন সাহাবি তিনি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তার কাছে এসে বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যখন কিয়ামত হবে সেই অবস্থায় রোমানদের সংখ্যা হবে সর্বাধিক, রোমানরা তারাই হবে সংখ্যায় সবচেয়ে বেশি। আমর ইবনে আস তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি নিশ্চিত, তুমি যা বলছো তা কি নিশ্চিত হয়ে বলছো? তখন সেই ব্যক্তি বললেন যে অবশ্যই আমি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি সেটাই বলছি। সেই অবস্থায় আমর ইবনে আস তাকে বললেন যে তুমি যা বলছো তা সত্যই বলছো, কারণ রোমানদের মধ্যে চারটি বৈশিষ্ট্য রয়েছে। এক নম্বর বৈশিষ্ট্য সেটা হচ্ছে, আমর ইবনে আস বলছেন যে ফিতনার সময়ে, বিপদের সময়ে বা বিশৃঙ্খলার সময়ে তারা সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দিয়ে থাকে। এই বিষয়টিকে এভাবে বলা যায়, যখন একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয় বা কোনো বিরোধ সৃষ্টি হয় সেই অবস্থায় নিজেদের মাথাকে ঠান্ডা রেখে সেটাকে সমাধান করার যে যোগ্যতা এটা তাদের মধ্যে রয়েছে। ফিতনা, বিশৃঙ্খলা, বিশৃঙ্খল অবস্থা সেগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাদের মধ্যে, রোমানদের মধ্যে রয়েছে। দুই নম্বর আমর ইবনে আস বলেছেন দ্বিতীয় বৈশিষ্ট্য, যে বিপদ আপদ বা মুসিবতের পর সবচেয়ে দ্রুত তাদের মধ্যে হুঁশ ফিরে আসে, চেতনা ফিরে আসে। অর্থাৎ কোনো একটি বিপদের কারণে তারা চেতনাহীন হয়ে যায় না, ঘাবড়ে যায় না, এবং তাদের যে করণীয় সেটা করতে তারা ভুলে যায় না। খুব দ্রুত তারা রিকভার করতে পারে যে কোনো বিপদের পর, রোমানদের বৈশিষ্ট্য। উদাহরণস্বরূপ আমরা যদি এই বিষয়টি দেখি যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জার্মানির উদাহরণ। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করলো। প্রথম বিশ্বযুদ্ধের একটি অংশে তারা নেতৃত্বস্থানীয় অবস্থানে ছিল, সেখানে তারা চূড়ান্ত হয়ে পরাজিত হলো। অথচ সেই বিধ্বস্তকারী পরাজয়ের পরেও মাত্র 20 বছরের মধ্যে তারা নিজের পায়ে উঠে দাঁড়ালো। এবং শুধু তাই নয়, আরেকটি বিশ্বযুদ্ধে পৃথিবীর একটি অংশকে তারা নেতৃত্ব প্রদান করল এবং পুরো বিষয়টি ঘটল মাত্র 20 বছরের ব্যবধানে। যে কারণে আমর ইবনে আস তিনি বলেছেন যে এই রোমানরা তারা যে কোনো বিপদের পর খুব দ্রুত আবার ফেরত আসতে পারে, উঠে দাঁড়াতে পারে। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে পলায়ন করার পর তারা সর্বপ্রথম হামলা করে। অর্থাৎ কোনো একটি যুদ্ধক্ষেত্র থেকে ফিরে যাওয়ার পর ক্ষিপ্র গতিতে দ্বিতীয়বার তারা ফেরত আসতে পারে, আবারও তারা আঘাত হানতে পারে। চার নম্বর বৈশিষ্ট্য একটি ভালো গুণ আমর ইবনে আস রোমানদের সম্পর্কে বলেছেন যে দুর্বল, ইয়াতিম এবং মিসকিন, তাদের জন্য তারা কল্যাণকামী। জনহিতকর কার্যক্রম, দরিদ্র, দুস্থ, অসহায় তাদের জন্য কল্যাণকর বিষয়গুলো তারা ব্যবস্থাপনা করে থাকে। তবে এই বিষয়টি বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখলে আমরা দেখতে পাই যে এটা হচ্ছে শুধুমাত্র তাদের নিজেদের ক্ষেত্রে, অর্থাৎ তাদের নিজেদের ভূমিতে নিজেদের জনগণের ক্ষেত্রে। তাদের ওয়েলফেয়ার সিস্টেম এটা খুবই উন্নত মানের, দরিদ্র, অসহায়, যারা উপার্জনক্ষম নয়, বৃদ্ধ ব্যক্তি, তাদেরকে ব্যবস্থাপনার খুব সুন্দর একটি ব্যবস্থা তাদের দেশে তারা রেখেছে। কিন্তু এই লোকগুলোই আবার ইয়েমেনের মতো দেশে কিংবা ইরাকে কিংবা সোমালিয়া বা অন্যান্য মুসলিম ভূমিতে অবরোধ আরোপ করে, অর্থনৈতিক অবরোধ চাপিয়ে দেয় এবং কৃত্রিম মানবসৃষ্ট দুর্ভিক্ষের মাধ্যমে বহু মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে তারা মৃত্যুর মুখে ঠেলে দেয়। কাজেই নিজেদের জন্য তারা ইয়াতিম, মিসকিন এবং দুর্বলের জন্য সবচেয়ে বেশি কল্যাণকামী, কিন্তু অন্যান্য ভূমিতে বিশেষ করে মুসলিমদের ক্ষেত্রে কী হচ্ছে এটা নিয়ে তারা মাথা ঘামায় না। পঞ্চম বৈশিষ্ট্য, আমর ইবনুল আস তিনি বলেছেন, আরেকটি হাদিসে বলেছেন যে তারা তাদের শাসকদের অত্যাচারকে মেনে নেয় না, তাদের রাজন্যবর্গের জুলুম প্রতিহত করার জন্য তারা সবচেয়ে বেশি তৎপরতা প্রদর্শন করে। এবং পশ্চিমাদের ইতিহাস, রোমানদের ইতিহাস থেকেও আমরা একই বিষয় দেখতে পাই যে সবসময়ই তারা তাদের শাসকদের জুলুম অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, সাধ্যমতো তারা অন্যায়ের প্রতিরোধ করার চেষ্টা করেছে। বর্তমানে পৃথিবীতে যে গণতান্ত্রিক ব্যবস্থা তারা প্রচলন ঘটিয়েছে, তার আগে লাগাতারভাবে তারা বিভিন্ন শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। এবং গণতান্ত্রিক ব্যবস্থার অধীনেও যখন কোনো একজন শাসক অত্যাচার করে, সেই ক্ষেত্রে তারা তাদের সাধ্যমতো প্রতিবাদ জানায়। এটা তাদের মধ্যে একটি ভালো গুণ। আমর ইবনুল আস বলেছেন যে তারা তাদের শাসকদের অত্যাচারকে মেনে নিতে চায় না, সেগুলোকে প্রতিহত করতে খুবই তৎপরতা প্রদর্শন করে। রোমানদের এই বৈশিষ্ট্যগুলো আমর ইবনুল আস 1400 বছর আগেই আমাদেরকে জানিয়ে গিয়েছেন। এবারে আমরা যাচ্ছি রোমান ফ্রন্টে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে বাকি যে বিজয়গুলো অর্জন করা হয়েছিল সেটা হচ্ছে মিশর বিজয় করার ঘটনা। মিশর যদিও এটা আফ্রিকার অন্তর্ভুক্ত, কিন্তু এটা রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। জেরুজালেম বিজয়ের পরপরই আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার কাছ থেকে এই নির্দেশনা গ্রহণ করলেন যে আফ্রিকার দিকে তিনি ছড়িয়ে যেতে পারবেন। এই অনুমতি তিনি লাভ করলেন। মূলত আমর ইবনে আস তিনি আগে থেকেই অনুমতি চাচ্ছিলেন ওমর ইবনে খাত্তাবের কাছে যে তাকে অনুমতি দেওয়া হোক এবং তিনি আফ্রিকা যাবেন, সেখানে গিয়ে এই বাদবাকি অঞ্চলগুলো, মিশর, লিবিয়া, এই অঞ্চলগুলো তিনি ইসলামিক খিলাফার অন্তর্ভুক্ত করে নেবেন। প্রথম দিকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই অজুহাতে রাজি হচ্ছিলেন না যে শামে তখনও মুসলিমদের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়নি, এবং তার মধ্যেই সে পরবর্তীতে দুর্ভিক্ষের বছর আসলো, তারপর সেই প্লেগের বছর আসলো। এরকম একটি অবস্থায় ওমর ইবনে খাত্তাব এটাও ভাবছিলেন যে আমর ইবনে আসকে জেরুজালেম বিজয় করার পরে যে তাকে আবারও ফেরত নিয়ে আসবেন কি না। ওমর ইবনে খাত্তাব তখন সেই অবস্থায় বিজয় অভিযানের জন্য খুব একটা আগ্রহী ছিলেন না, কিন্তু শেষ পর্যন্ত আমর ইবনে আস তিনি ঠিকই অনুমতি আদায় করতে সক্ষম হলেন এবং সেই অবস্থায় ওমর ইবনে খাত্তাব সুযোগ দিলেন যে তোমরা মিশরের দিকে মনোযোগ দিতে পারো। আমর ইবনে আস তিনি তার এই বিজয় অভিযানকে নিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন এবং নীল নদকে ধরে তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন। সেখানে উল্লেখযোগ্য তেমন কোনো প্রতিরোধ তার সামনে আসছিল না। মিশরের মূল শহর ছিল আলেকজান্দ্রিয়া, সমুদ্র উপকূলবর্তী একটি সুরক্ষিত শহর, সেটাই ছিল মুসলিমদের মূল লক্ষ্য, সেটা ছিল মিশরের রাজধানী। সেই সময় মিশরের শাসক যিনি ছিলেন তার নাম ছিল মুকাউকিস, এবং মুকাউকিস সম্পর্কে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেও সে মিশরের শাসক হিসেবে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকজন রাজা বাদশাকে চিঠি পাঠিয়ে ইসলাম গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছিলেন, মুকাউকিস তাদের একজন, তাদের অন্যতম। সেই অবস্থায় সে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে গ্রহণও করেনি কিংবা প্রত্যাখ্যানও করেনি, বরং মাঝামাঝি একটি ঝুলন্ত অবস্থায় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর সাহাবা কেরামের সময়েও সে শাসক হিসেবে ছিল এবং সেই অবস্থায় মুসলিমরা মিশরের উপরে অভিযান পরিচালনা করছে, কাজেই মুকাউকিস তখনও ইসলাম কবুল করেনি। শেষ পর্যন্ত মুকাউকিসের দরবারে মুসলিমরা প্রতিনিধি প্রেরণ করলেন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু, একজন কৃষ্ণাঙ্গ সাহাবি, তাকে পাঠানো হয়েছিল। ইতিহাসে সেই ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে যে মুকাউকিস সে বেশ বর্ণবাদী চরিত্রের একজন ব্যক্তি ছিল আমরা এভাবে বলতে পারি, কারণ উবাদা ইবনে সামিত তিনি কৃষ্ণাঙ্গ একজন সাহাবি। এই বিষয়টিকে দেখে সে মুসলিমদেরকে প্রশ্ন করেছিল যে কিভাবে একজন কালো ব্যক্তি তোমাদের প্রতিনিধি হতে পারে, একজন সম্রাটের সঙ্গে আলোচনা করার জন্য একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে তোমরা কিভাবে পাঠাতে পারো। মুসলিমরা জবাবে বলেছিলেন, আমরা গায়ের রঙের মাধ্যমে মানুষের সম্মান নির্ধারণ করি না, বরং উবাদা ইবনে সামিত তিনি আমাদের মধ্যে সবচেয়ে যোগ্যতা সম্পন্ন, ইলম সম্পন্ন ব্যক্তি। কাজেই মুসলিমদের মধ্যে কোনো বর্ণবাদের কোনো চিহ্ন অবশিষ্ট ছিল না। সেখানে মুকাউকিসের সঙ্গে উবাদা ইবনে সামিতের প্রস্তাব পেশ করা হলো, সে একই তিনটি প্রস্তাব রেখে তারা সেখান থেকে চলে আসলেন। পরবর্তীতে মুকাউকিস এই বিষয়টি নিয়ে সে বেশ উল্লেখযোগ্য সময় ধরে চিন্তাভাবনা করছিল যে আসলে সে মুসলিমদের সঙ্গে যুদ্ধ করবে কি না, কারণ মুসলিমদের সঙ্গে যুদ্ধ করে তার থেকেও বড় শক্তিশালী যারা, স্বয়ং রোমের বাদশাহ হেরাকল, তার যে বাহিনী সেগুলো পরাজিত হয়েছে, পারস্য সাম্রাজ্য, তারা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রম, সেখানে একজন মিশরের শাসক হিসেবে সে কতটুকু প্রতিরোধ করতে পারবে। এই অবস্থায় তার অনুসারীদের সঙ্গে সে পরামর্শ করছিল এবং তার আগে সে গোপনে কিছু গুপ্তচর নিয়োগ করে দিয়েছিল যে তুমি দেখে এসো মুসলিমদের অবস্থা কী এবং ফেরত এসে আমার কাছে রিপোর্ট করবে। সেখানে সেই মুকাউকিসের গুপ্তচর যে রিপোর্ট পেশ করেছিল সেটা বেশ লক্ষণীয়, কারণ সে একজন অমুসলিম হওয়া সত্ত্বেও সাহাবা ইকরামের যে বৈশিষ্ট্যগুলো দেখে এসেছে এবং যা তুলে ধরেছে সেটা বেশ আশ্চর্যজনক। সেদিকে আমরা যাচ্ছি। সে মুখাওকিসের কাছে ফেরত এসে বলল যে এমন এক জাতি লোকেদেরকে আমি দেখে আসলাম যাদের কাছে মৃত্যু জীবনের থেকে প্রিয় এবং বিনয় পদমর্যাদা সম্মান লাভ করার থেকে প্রিয়। তাদের মধ্যে কোনো একজন নেই যে এই দুনিয়ার প্রতি আগ্রহী, দুনিয়াকে লোভ করে, বরং তারা মাটিতে বসে এবং মাটির উপরে বসে হাঁটু ভাঁজ করে আহার করে। তাদের যিনি নেতা তিনিও তাদের সাধারণ ব্যক্তির মতোই চলাফেরা করেন এবং তাকে সাধারণ মানুষদের কাছ থেকে কোনোভাবেই পৃথক করা যায় না। এবং যখন তাদের প্রার্থনার সময় আসে, সালাতের সময় আসে, তখন কোনো একজনও পেছনে পড়ে থাকে না। সেই অবস্থায় তারা অজু করে, তাদের হাত পাগুলোকে পানির মাধ্যমে ধুয়ে, তাদের হাত এবং পাকে পানির মাধ্যমে ধৌত করে এবং নামাজে তারা বিনয়রত অবস্থায় দাঁড়িয়ে যায়। এই ছিল সাহাবা একরামদের অবস্থা, যা কিনা মুকাওকিসের গুপ্তচর সে বর্ণনা করছিল। সাহাবা একরাম তারা জীবনের থেকে মৃত্যুকে ভালোবাসতেন, দুনিয়ার থেকে আখিরাতকে বেশি ভালোবাসতেন, পদমর্যাদার থেকে বিনয়কে বেশি ভালোবাসতেন। তারা মাটিতেই বসতেন, মাটিতে বসে হাঁটু ভাঁজ করে বিনয়ের সঙ্গে তারা আহার করতেন। তাদের যারা নেতা ছিলেন তারা সাধারণ মানুষের মতো চলাফেরা করতেন, সাধারণ লোকেদের থেকে পৃথক বা ভিন্ন কোনো বৈশিষ্ট্য নিয়ে তারা চলতেন না। তারা সালাত আদায় করতেন, সালাতে বিনয় প্রদর্শন করতেন, তারা উযু করতেন। শেষ পর্যন্ত মুকাওকিস সে যুদ্ধ না করাকেই ইচ্ছে হিসেবে সামনে রেখেছিল, কিন্তু তার অনুসারীরা তারা সেই প্রস্তাবকে মানতে রাজি হলো না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে এই বিষয়টিকে এভাবে নির্ধারণ করেছেন যে মিশর যুদ্ধের মাধ্যমেই উন্মুক্ত হবে, এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছিল। নীলনদকে ধরে মুসলিমরা সামনের দিকে, উপরের দিকে, উত্তর দিকে অগ্রসর হচ্ছিলেন এবং বিভিন্ন জনপদ এবং শহর তারা বিজয় করছিলেন। একটি যুদ্ধে মিশরের সেই শাসক মুকাওকিস তার কন্যাকে বন্দী করা হয়েছিল। তৎকালীন সময়ে পৃথিবীতে এটা একটি আন্তর্জাতিক আইন ছিল, এটা মুসলিমদের পক্ষ থেকে প্রচলন করা কোনো নিয়ম ছিল না যে বিপক্ষ শিবিরে যারা পরাজিত হবে তাদেরকে আমরা বন্দী বানাবো, দাস বানাবো। বরং সারা পৃথিবীতে এটি একটি আন্তর্জাতিক আইন ছিল, কাজেই যুদ্ধের ভারসাম্য রক্ষার জন্য এই আইনটিকে মুসলিমদেরকে অনুসরণ করতে হচ্ছিল। যারা যুদ্ধবন্দী হবে তাদেরকে দাস হিসেবে প্রতিপক্ষ গ্রহণ করে নিয়ে যাবে। সেই অবস্থায় মুকাওকিসের কন্যা সে বন্দী হলো, কাজেই নিয়ম অনুসারে তাকে দাসত্বে চলে আসতে হলো, দাসী হিসেবে তাকে গ্রহণ করা হলো। মুসলিমদের মধ্যে একজন সে তাকে নিজের মালিকানাধীন করে নিল। সেই অবস্থায় আমর ইবনুল আস তিনি বললেন যে এই মুকাওকিস যখন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে উপহার পাঠিয়েছিল। মুকাওকিসের সেই ঘটনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাওকিসের কাছে চিঠি পাঠিয়ে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, সেই অবস্থায় মুকাওকিস বুঝতে পেরেছিল যে তিনি সত্য নবী এবং ইসলাম সত্য, সত্য দিন। কিন্তু ক্ষমতার প্রতি লোভের কারণে শেষ পর্যন্ত সে আর ইসলাম কবুল করেনি। কিন্তু যেহেতু তার অন্তরে এই বিশ্বাস সৃষ্টি হয়েছিল, সে বুঝতে পেরেছিল যে ইসলাম সত্য দিন, কাজে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দেখিয়েছিল এবং সম্মানের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু উপহার সামগ্রী পাঠিয়েছিল, কিছু মিশরীয় পোশাক এবং দুইজন দাসীকে সে পাঠিয়েছিল। তাদের একজন ছিলেন মারিয়া কিপ্তিয়া, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে মুক্ত করে বিয়ে করেছিলেন, এবং মারিয়া থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান ইব্রাহিম তার জন্ম হয়েছিল। কাজে সেই ঘটনা স্মরণ করে আমর ইবনুল আস তিনি বললেন যে এই মুকাওকিস সে আমাদের নবীকে উপহার পাঠিয়েছিল, কাজে সেই খাতিরে কেন আমরা তার মেয়েকে, তার কন্যাকে তার কাছে ফেরত পাঠাচ্ছি না। মুসলিমরা রাজি হলেন এবং মুকাওকিসের কন্যাকে যুদ্ধবন্দী হওয়া সত্ত্বেও তাকে মুক্ত করে ফেরত পাঠিয়ে দিলেন। মুকাওকিস তার সেই মেয়েকে একজন রোমান রাজপুত্রের সঙ্গে জোরপূর্বক বিয়ে দিয়েছিল, মেয়েটি সেই বিয়েতে রাজি ছিল না। এখন ঘটনাক্রমে সেই মেয়ে মুসলিমদের হাতে যুদ্ধবন্দী হিসেবে এসেছিল, পরবর্তীতে আবারও মুসলিমরা তাকে ফেরত পাঠিয়ে দিচ্ছেন। সে অবস্থায় সে মন্তব্য করে বলেছিল, সে বলছিল যে আমি যখন আমার নিজের বাবার প্রাসাদে ছিলাম সেই অবস্থার তুলনায় এই আরবদের কাছে আমি বেশি সুরক্ষিত এবং নিরাপদ ছিলাম, কেননা তার নিজের বাবাই তাকে জোরপূর্বক একজন রোমান রাজপুত্রের সঙ্গে বিয়ে দিয়েছিল। অপরদিকে মুসলিমরা তার উপর কোনো বাধ্যবাধকতা স্থাপন করেনি এবং তাকে বন্দি অবস্থা থেকে মুক্ত করে তার নিজের বাবার কাছে ফেরত পাঠিয়ে দিয়েছে। মুকাওকিস সে নিজেও এই বিষয়টি খুবই প্রশংসা করেছিল এবং এটি ছিল মিশরের যুদ্ধের ঘটনাগুলোর মধ্যে একটি বিশেষ ঘটনা। মুসলিমরা মূল যুদ্ধক্ষেত্রে যাচ্ছিলেন আলেকজান্দ্রিয়া বিজয় করার জন্য, যেটা ছিল মিশরের রাজধানী। এই কাজের জন্য আমর ইবনুল আস তিনি অতিরিক্ত সৈন্য পেয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহুর কাছে চিঠি পাঠালেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তিনি চিঠি পাঠালেন জবাবি, এবং চিঠিতে তিনি আমর ইবনুল আসকে লিখলেন যে আমি তোমাকে 12,000 সৈন্যের একটি বাহিনী পাঠিয়েছি এবং 12,000 সৈন্যের বাহিনী কখনোই তাদের সংখ্যা স্বল্পতার কারণে পরাজিত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন যে 12,000 সৈন্যের বাহিনী কখনোই সংখ্যাস্বল্পতার কারণে পরাজিত হয় না। আবু দাউদ হাদিসটি এসেছে। সুতরাং যদি এই 12,000 সৈনিকের বাহিনী পরাজিত হয় তাহলে এটা সংখ্যা স্বল্প হওয়ার কারণে এমন নয়, অন্য কোনো কারণে হতে পারে, যেমন শৃঙ্খলার অভাব কিংবা তাকওয়ার অভাব অথবা নিজেদের কোনো গুনাহের কাজ কিংবা পাপের কাজ ইত্যাদি কারণে। কিন্তু সংখ্যা স্বল্পতার কারণে 12,000-এর বাহিনী কখনোই পরাজিত হবে না, প্রতিপক্ষের সংখ্যা যাই হোক না কেন। যে কারণে কিছু উলামায়ে কেরাম তারা বলেছেন যে মুসলিমদের সৈন্য সংখ্যা যদি 12,000-এ উপনীত হয়, সেই ক্ষেত্রে প্রতিপক্ষ তাদের মধ্যে যত বড় শত্রুদলই থাকুক না কেন, সেই ক্ষেত্রে মুসলিম বাহিনীর পিছু হটার কোনো সুযোগ নেই। অপরদিকে অন্যান্য উলামায়ে কেরাম তারা বলেছেন যে কোরআনের আয়াত থেকে আমরা জানি যে যদি মুসলিমদের প্রতিপক্ষ দ্বিগুণের বেশি হয়, সেই ক্ষেত্রে যুদ্ধের কৌশল হিসেবে মুসলিমরা পিছু হটার অনুমতি রাখে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, তার কাছে আগে থেকে 4,000 সৈনিক মোতায়েন করা ছিল, এখন তিনি দেখলেন যে তার আবেদনের ভিত্তিতে, চিঠির ভিত্তিতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শুধুমাত্র অতিরিক্ত 4,000 সৈনিকই পাঠিয়েছেন, অথচ তিনি চিঠিতে লিখেছেন যে তিনি পাঠিয়েছেন 12,000। আগের 4,000 এবং পরবর্তীতে পাঠানো এই 4,000 সব মিলিয়ে আমর ইবনুল আসের কাছে মাত্র 8,000 সৈনিক এই অবস্থায় এসে পরিস্থিতি দাঁড়িয়েছে। কাজে আমর ইবনুল আস আবারও খলিফার কাছে চিঠি লিখে জানালেন যে আপনি বলছেন 12,000 অথচ আমি পেয়েছি 4,000। ওমর ইবনুল খাত্তাব তিনি লিখলেন যে আমি তোমাকে 4,000 সৈনিক পাঠিয়েছি এবং এর সাথে পাঠিয়েছি আরও 4 ব্যক্তিকে, যারা নিজেরা এক একজন 1,000 সৈনিকের সমতুল্য। আমি তোমার কাছে পাঠিয়েছি জুবাইর ইবনুল আওয়াম, মিকদাদ ইবনে আমর, মাসলামাহ বিন মাকলাদ এবং ওবাদা ইবনে সামিতকে। ওমর বলছেন যে এরা প্রত্যেকেই 1,000 সৈনিকের সমতুল্য। কাজেই 4,000 সৈনিকের সঙ্গে এই 4, যারা কিনা 1,000 সৈনিকের সমতুল্য, সব মিলিয়ে 8,000। আগে থেকে আমর ইবনুল আসের কাছে ছিল 4,000, সব মিলিয়ে 12,000 সৈনিক। এভাবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি হিসাব মিলিয়েছেন, 1,000 সৈনিকের সমতুল্য। সেই 4 কারা? জুবাইর ইবনুল আওয়াম, মিকদাদ ইবনে আমর, মাসলামা বিন মাখলাদ এবং উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহুম। কিভাবে তারা 1,000 সৈনিকের সমপরিমাণ হতে পারে? এরকম একটি ঘটনা আমরা দেখতে পাই যে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই 1,000 সৈনিকের সমতুল্য, তিনি 1,000 সৈনিকের একটি বাহিনীরও নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি একটি দুর্গের দিকে অগ্রসর হলেন এবং তিনি তার সঙ্গে থাকা লোকেদেরকে নির্দেশ দিলেন যে একটি মই তৈরি করো, যেটা দিয়ে দুর্গের দেয়াল অতিক্রম করা হবে। এরপরে দুর্গের ভেতরে তারা অবতরণ করে দুর্গের ফটক খুলে দিবেন এবং সেখানে গিয়ে মুসলিমরা এই অবরোধ উন্মুক্ত করে যুদ্ধ পরিচালনা করবে, দুর্গ বিজয় করবে। মই লাগানো হলো, জুবাইর ইবনুল আওয়াম তিনি একা সেই দুর্গের উপরে উঠলেন, সবচেয়ে উঁচু যে মিনার সেখানে উঠলেন এবং সেখানে উঠে তরবারি উঁচিয়ে ধরে জোরে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি প্রদান করতে শুরু করলেন। সবচেয়ে উঁচু মিনারে একজন মুসলিম সৈনিক উঠে তাকবীর দিচ্ছে, প্রতিপক্ষ সৈনিকরা সবাই এই দৃশ্য দেখতে পাচ্ছিল। যখন তারা এরকম একটি দৃশ্য দেখল, তারা ধরেই নিল যে আশেপাশ থেকে বাকি মুসলিমরাও নিশ্চয়ই তার সাহায্যে এগিয়ে আসবে এবং তার সঙ্গে তাদেরকে ঘিরে ফেলেছে, অবরুদ্ধ করে ফেলেছে। তারাও হয়তো একই সময়ে ভেতরে প্রবেশ করবে, নয়তো কীভাবে একজন সৈনিক একা দুর্গের ফটকের উপরে, দুর্গের সবচেয়ে উঁচু মিনারের উপরে উঠে এভাবে তাকবীর দিতে পারে তরবারি উঁচিয়ে ধরে? কাজেই এই একটি দৃশ্য তাদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করল এবং তাৎক্ষণিকভাবে তারা আত্মসমর্পণ করল, তারা পরাজয় মেনে নিল। সুতরাং একজন মানুষ জুবাইর ইবনুল আওয়াম তিনি এভাবে একটি পুরো দুর্গ বিজয় করে ছাড়লেন, যে কারণে ওমর ইবনুল খাত্তাব বলেছেন যে এই কয়েকজন ব্যক্তি তারা একাই 1,000 সৈনিকের সমতুল্য। আরেকটি ঘটনা একটি যুদ্ধের ক্ষেত্রে আমরা বর্ণনা করেছি যে জুবাইর ইবনুল আওয়াম তিনি শত্রুদের সঙ্গে যুদ্ধ করছিলেন, শত্রুদের একজন ফুরসান বা নাইট তার সঙ্গে তিনি আঘাত বিনিময় করছিলেন এবং সেই ব্যক্তিটি ঘোড়ার উপরে চড়ে যুদ্ধ করছিল। জুবাইর ইবনুল আওয়াম তার তরবারি দিয়ে এমনভাবে আঘাত করেছিলেন যে সেই ব্যক্তি, সেই প্রতিপক্ষ সৈনিক দ্বিখণ্ডিত হয়ে ঘোড়া থেকে পড়ে গেল, এমনকি সেই তরবারির আঘাতে ঘোড়াটি, ঘোড়ার জিন কেটে 2 হয়ে যায়। সাহাবায়ে কেরাম তারা বললেন, আল্লাহু আকবার, তোমার তরবারি তো দেখছি দারুণ ধারালো। জুবাইর ইবনুল আওয়াম তিনি বললেন, প্রশংসা আমার তরবারির নয়, বরং আমার হাতের, আমার বাহুর শক্তি। এটা তরবারির ধারের কারণে নয়, আমার হাতের শক্তির কারণে। সুতরাং জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু তিনি এতটাই শক্তিশালী একজন সাহাবী ছিলেন, একা 1,000 সৈনিকের সমতুল্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাওয়ারি বা সাথী। শুরু সেই ঘটনা স্মরণ করা যেতে পারে, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু তিনি একেবারে নওজোয়ান, সেই 15-16-17 বছর বয়সে যখন তিনি ইসলাম কবুল করেছিলেন এবং এরকম একটি সময়ে তার কাছে সংবাদ এসেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে মক্কার কুরাইশরা হামলা করছে বা অত্যাচার করছে, সেই অবস্থায় তিনি খালি গায়ে, গায়ের উপরের অংশে কোনো জামা ছিল না, খালি গায়ে তিনি একটি ঘোড়া ছুটিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্মানে তাকে রক্ষা করার জন্য পেরেশান হয়ে দ্রুত ছুটে আসছিলেন। এবং সেই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুবাইর ইবনে আওয়ামকে বলেছিলেন যে প্রত্যেক নবীরই কিছু সাথী থাকে, হাওয়ারি থাকে, জুবাইর তুমি হচ্ছে আমার সাথী, আমার হাওয়ারি, রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশরের গুরুত্বপূর্ণ সবচেয়ে শহরটি আলেকজান্দ্রিয়া, সেই দিকে মুসলিমরা অগ্রসর হলেন এবং সেটা বিজয় করতে তাদের বেশ কিছু সময় লেগেছিল, কারণ সেটা ছিল একটি সমুদ্র উপকূলবর্তী শহর, একটি সুরক্ষিত দুর্গ, চতুর্দিকে দেওয়াল দ্বারা বেষ্টিত, এবং শেষ পর্যন্ত পুরো বিজয় অর্জন করতে মুসলিমদের প্রায় 7 থেকে 9 মাস সময় লেগেছে। এত লম্বা সময় লাগার আরেকটি কারণ ছিল যে যেহেতু সেটা একটি সমুদ্র উপকূলবর্তী শহর, ফলে অবরোধ দিয়ে রাখলেও সমুদ্র পথে রোমান সাম্রাজ্য তারা ঠিকই তাদের কাছে সাহায্য পাঠিয়ে যাচ্ছিল, এবং সেই অবস্থা পর্যন্ত মুসলিমদের কোনো নৌবাহিনী বা নৌশক্তি এগুলো ছিল না। পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতকালে মুসলিমদের প্রথম নৌবাহিনী গঠন করা হয়েছিল। মিশরে সেই অবস্থায় কায়রো নামে কোনো শহরের অস্তিত্ব ছিল না, এটা আরও পরবর্তীতে ইতিহাসে প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে অন্য জনপদ ছিল, কায়রো শহরের প্রতিষ্ঠা হয়েছে ইসলামের ইতিহাসের মধ্যে দেখতে পাই যে 969 ইংরেজি সালে, এবং মুসলিমদের স্থাপন করা একটি শহরকে ঘিরেই পরবর্তীতে কায়রো প্রতিষ্ঠা করা হয়েছে। আমর ইবনে আস তিনি হুস্তাদ শহর সেটাকে প্রতিষ্ঠা করেছিলেন, পরবর্তীতে সেটা বিভিন্ন ইতিহাসের ধাপে ধাপে বিকশিত হতে হতে বড় হতে হতে কায়রো শহরে রূপান্তরিত হয়েছিল। আলেকজান্দ্রিয়া সেটাই ছিল তাদের মূল শহর। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন যে লম্বা সময় ধরে মুসলিমরা সেই শহরকে অবরুদ্ধ করে রেখেছে, কিন্তু তখনও সেখান থেকে বিজয়ের কোনো সংবাদ আসছে না। অথচ এর বিপরীতে আরও বড় বড় অঞ্চল, রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ইয়ারমুকের যুদ্ধ, পারস্য সাম্রাজ্যে কাদিসিয়া, নাহওয়ান্দ, মাদায়েন, সেগুলো বিজয় করেছেন মুসলিমরা খুবই দ্রুত। তাহলে মিশরের ক্ষেত্রে কেন এত সময় লাগছে? ওমর ইবনে খাত্তাব আমর ইবনে আসের কাছে চিঠি পাঠালেন। তিনি চিঠিতে লিখলেন, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি মিশরে তোমাদের এই ধীরগতির কারণে। তোমরা 2 বছর ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছ, অথচ এখনও তোমরা মিশর বিজয় করতে পারছো না। নিশ্চয়ই এটা তোমাদের কোনো গুনাহের কারণে, অথবা শত্রুদের মতো তোমাদের অন্তরে দুনিয়ার প্রতি আসক্তি, ভালোবাসা সৃষ্টি হয়ে গিয়েছে। এরপর তিনি লিখলেন, আল্লাহ কখনোই তোমাদেরকে বিজয় দান করবেন না যতক্ষণ না পর্যন্ত তোমাদের বিশুদ্ধ নিয়ত থাকবে। কী নিয়তে, কোন ইচ্ছায় তোমরা যুদ্ধ করছো? ওমর ইবনে খাত্তাব লিখেছেন, এবং আমি তোমাদের সঙ্গে এমন 4 জন ব্যক্তিকে পাঠিয়েছিলাম যারা আমার জানামতে একজন ব্যক্তি 1000 যোদ্ধার সমতুল্য, যদি না তারাও তোমাদের মতো বদলে গিয়ে থাকে। কাজেই এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াও এবং নিজেদের সহ যোদ্ধাদের উদ্দেশ্যে ভাষণ প্রদান করো, তাদেরকে উৎসাহিত করো আল্লাহর পথে যুদ্ধ করার জন্য, অনুপ্রাণিত করো ধৈর্য এবং ভালো নিয়ত রাখার জন্য, এবং এই 4 জনকে সামনে রেখে এগিয়ে যাও, সহযোদ্ধাদেরকে আদেশ করো একসঙ্গে আক্রমণ পরিচালনা করার। ওমর ইবনে খাত্তাব চিঠির শেষের অংশে আরও গুরুত্বপূর্ণ একটি বিষয়কে উল্লেখ করে লিখেছেন, লক্ষ্য রাখবে এই আক্রমণ যেন জুমুয়ার সালাতের সময় পরিচালনা করা হয়, কারণ এটা হচ্ছে এমন এক সময় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে থাকেন। সেই সময় তোমরা সবাই একসঙ্গে আল্লাহর কাছে বিজয়ের জন্য দোয়া করতে থাকবে, এটা তোমাদের জুমার খুতবার সময় করবে, কারণ ওই সময় বাকি মানুষেরাও জুমার সালাত আদায় করতে থাকবে এবং তোমাদের জন্য দোয়া করতে থাকবে। সুতরাং এভাবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই মদিনা থেকেই বিজয়ের ফর্মুলা তাদেরকে বাতলে দিলেন। শেষ পর্যন্ত মুসলিমরা এই পরামর্শ গ্রহণ করে অভিযান পরিচালনা করলেন এবং আলেকজান্দ্রিয়া, সেই সুরক্ষিত শহর, মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর, রাজধানী এবং তৎকালীন পৃথিবীর যেটাকে বাণিজ্যিক রাজধানী বলা হতো, সেই আলেকজান্দ্রিয়া তারা বিজয় করে ছাড়লেন। আমর ইবনে আস তিনি সুসংবাদবাহী একজন বার্তাবাহককে মদিনায় পাঠিয়ে দিলেন, মুয়াবিয়া বিন খাদিজ, তাকে পাঠিয়ে দেওয়া হলো। মুয়াবিয়া বিন খাদিজ রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনায় আসলে এমন এক সময় যখন দুপুরবেলা সরাসরি এসে তিনি মসজিদে চলে গেলেন, কারণ তিনি ভাবলেন যে খলিফা হয়তো এখন দুপুরবেলা ঘুমাচ্ছেন বা বিশ্রাম নিচ্ছেন। আরবের যে কালচার, সেই কালচার থেকে আমরা জানি যে মদিনায় বা আরবের এই অঞ্চলে যখন দুপুরবেলা সূর্যের প্রচণ্ড উত্তাপ থাকে, সেই অবস্থায় লোকেরা বাইরে কাজের জন্য বের হন না, বরং তারা কিছুটা বিশ্রাম নেন, কেউ কিছুটা ঘুমিয়ে বিশ্রাম নিয়ে থাকেন। কাজে সেই সময় মুয়াবিয়া বিন খাদিজ তিনি ভাবলেন যে হয়তো খলিফা তিনি এখন বিশ্রাম নিচ্ছেন, ঘুমাচ্ছেন। কাজে মসজিদে গিয়ে তিনি উপস্থিত লোকজন যাদেরকে পেলেন তাদেরকে এই সুসংবাদ প্রদান করতে শুরু করলেন যে মুসলিমরা মিশরে বিজয় অর্জন করেছে, আলেকজান্দ্রিয়া বিজয় করেছে। এরপর তিনি রাস্তায় বের হলেন, সেই সময় একজন দাসী তাকে দেখল, এবং সেই দাসী ছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর দাসী। এই ব্যক্তি সফর করে এসেছে, দূরের অঞ্চল থেকে এসেছে, সেটা তার পোশাকের মাধ্যমে বোঝা যাচ্ছে, সে একজন বার্তাবাহক। দাসী সেই বিষয়টি দেখে ওমর ইবনে খাত্তাবের কাছে সংবাদ জানালেন। তিনি বললেন যে আমি তো একজন লোককে দেখলাম যিনি সফর করে মাত্রই এসেছেন। ওমর বললেন তাকে দ্রুত আমার কাছে নিয়ে আসো। তাকে নিয়ে আসা হলো। ওমর ইবনে খাত্তাব জানতে চাইলেন কি সংবাদ আছে। তিনি বললেন, শুভ সংবাদ, আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন, আমরা আলেকজান্দ্রিয়া বিজয় করেছি। ওমর বললেন, ঠিক আছে, আমার সঙ্গে আসো। এরপর তিনি মসজিদে আসলেন, জামাতে সালাত আদায় করলেন এবং সমস্ত লোকেদেরকে একত্রিত করলেন। সবাই আসলো এবং তিনি মুয়াবিয়াকে সেই সুখবর জানাতে বললেন। তখন সবার কাছে আবারও সেটা জানিয়ে দেওয়া হলো। এরপর ওমর ইবনে খাত্তাব মুয়াবিয়াকে, মুয়াবিয়া ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু, তাকে তার বাড়িতে নিয়ে গেলেন এবং তাকে আপ্যায়ন করলেন। মুয়াবিয়া বিন খাদিজ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে ওমর আমাকে ঘরে প্রবেশ করালেন এবং ওমর সেই অবস্থায় কিবলার দিকে মুখ ফেরালেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া স্বরূপ অনেক দীর্ঘ দোয়া করতে থাকলেন। এবং এরপর আমার দিকে ফিরে তিনি বললেন যে, তুমি তো অনেক লম্বা সফর থেকে এসেছো, তোমার খাওয়া দাওয়া প্রয়োজন। তিনি আমাকে মেহমানদারি করলেন, রুটি তেল ইত্যাদি দিলেন। আমি তেলে ভিজিয়ে রুটি খাচ্ছিলাম এবং আমার বেশ লজ্জা লাগছিল, কাজেই আমি খুব বেশি খাবার গ্রহণ করছিলাম না, কিন্তু আমি সফর করে এসেছিলাম। ফলে ওমর ইবনে খাত্তাব আমাকে আরও খাবার গ্রহণ করতে বলছিলেন। যখন আমি খাওয়া শেষ করলাম, তখন তিনি বললেন, মুয়াবিয়া, তুমি মসজিদে কী করেছিলে? মুয়াবিয়া বিন খাদিজ, তিনি বললেন যে, আমি তো লোকেদেরকে সুসংবাদ জানিয়ে দিচ্ছিলাম। ওমর বললেন, তুমি কেন প্রথম আমার কাছে আসলে না? স্বাভাবিকভাবেই যে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ যিনি নেতা বা আমির তার কাছে না জানিয়ে সাধারণ মানুষের কাছে জানিয়ে দেওয়া, ভালো হোক বা মন্দ হোক, ভালো সংবাদ কিংবা মন্দ সংবাদ যাই হোক না কেন, এটা উচিত নয়। প্রথমে জানাতে হবে যিনি দায়িত্বশীল ব্যক্তি তার কাছে। ওমর ইবনে খাত্তাব তাকেই প্রশ্ন করলেন। মুয়াবিয়া বললেন যে, আমি ভেবেছিলাম দুপুরবেলা আপনি হয়তো বিশ্রামে আছেন, ঘুমাচ্ছেন। ওমর ইবনে খাত্তাব তিনি বললেন, তুমি কি বলছো, আমি কীভাবে ঘুমাতে পারি? যদি আমি দিনের বেলা ঘুমাই তাহলে মানুষের প্রতি আমি দায়িত্ব পালন করতে পারবো না, আর যদি আমি রাতে ঘুমাই তাহলে আল্লাহর প্রতি আমার দায়িত্ব আমি পালন করতে পারবো না, তাহলে আমি কীভাবে ঘুমাতে পারি? সুতরাং এটা ছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ডেইলি শিডিউলের একটি প্রতিফলন। তিনি এতটাই ব্যস্ত, পেরেশান এবং নিবেদিত প্রাণ ছিলেন, দিনে কিংবা রাতে সবসময় তিনি কর্মব্যস্ত থাকতেন। তার ঘুমের যে সময় সেটাকে তিনি কমিয়ে এনেছিলেন, সংক্ষিপ্ত করে নিয়েছিলেন। রাতের অধিকাংশ সময় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহর ইবাদতে দণ্ডায়মান হয়ে কাটিয়ে দিতেন, রাতের সালাতে অথবা মুসলিমদের সেই রাত্রিকালীন সফরগুলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আর দিনের বেলায় তিনি মুসলিম জনসাধারণের প্রতি যে দায়িত্বগুলো, সেগুলো নিয়ে ব্যস্ত থাকতেন। কাজেই তিনি বিশ্রামের সময়গুলো কাজের সময়ে রূপান্তরিত করেছিলেন এবং এই কর্মদক্ষতার মাধ্যমেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি এত উপরের আসন গ্রহণ করতে সক্ষম হয়েছিলেন। কাজে আমাদের নিজেদের অবস্থা পর্যালোচনা করা উচিত। আমাদের কত মূল্যবান সময় আমরা অবহেলায় অবসরে কাটিয়ে দিচ্ছি, অথচ সেগুলোকে সঠিক কাজে ব্যবহার করলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উচ্চ মর্যাদা অর্জন করতে পারতাম। ওমর ইবনে খাত্তাব ঘুমের সময়কে কমিয়ে নিয়ে এসেছিলেন, কারণ তিনি বুঝেছিলেন যে বিশ্রামের তুলনায় দুনিয়াতে কর্তব্য পালন করার গুরুত্ব অনেক বেশি এবং চূড়ান্ত বিশ্রামের স্থান হচ্ছে একজন মুসলিমের জন্য মৃত্যুর পরে যে জীবন শুরু হয় সেখানে, কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত। আমর ইবনে আস, তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে আরেকটি সংবাদ জানিয়ে চিঠি লিখলেন। তিনি বললেন, ইয়া আমির আল মুমিনিন, আমি আপনার সম্মানে মিশরে একটি বাড়ি বানিয়েছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি কী জবাব দিলেন? তিনি চিঠির জবাবে লিখলেন, যে মানুষ হিজাজে বসবাস করে তার জন্য মিশরে বাড়ি বানানোর কী প্রয়োজন থাকতে পারে? সেই বাড়ির কোনো প্রয়োজন আমার নেই, সেটা মুসলিমদের জন্য ব্যবহার করো, সেটাকে মুসলিমদের বাজার বা অন্য কোনো প্রয়োজনে কাজে লাগিয়ে দাও অথবা দোকান বানিয়ে ফেলো, মিশরে কেন আমার জন্য বাড়ি বানাচ্ছ? ওমর রাদিয়াল্লাহু আনহু যেটা বুঝিয়েছেন যে, তিনি তো সেই সমস্ত রাজা বাদশাহদের মতো ব্যক্তি নন যাদের বড় কোনো প্রাসাদ থাকতে হবে প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি প্রদেশে। ওমর এ ধরনের কোনো শাসক নন, কাজে তিনি বলছেন যে, মুসলিমদের কাজে সেটাকে লাগিয়ে দাও, আমি থাকবো হিজাজে আর মিশরে আমার বাড়ি থাকবে, এর কোনো প্রয়োজন আমার নেই। আজকের অংশের শেষের আলোচনা, ওমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যখন মিশর বিজয় করলেন, মিশরের আবহাওয়া, পরিবেশ এবং জীবনযাত্রা এটা হিজাজের মতো ছিল না, আরবের অঞ্চলের মতো ছিল না। মিশর ছিল খুবই উর্বর একটি অঞ্চল এবং সেটাকে একটি রত্ন ভাণ্ডারের সঙ্গে তুলনা করা হতো। সেখানে খুবই উন্নত মানের খাদ্য সামগ্রী, সেগুলো পাওয়া যেত। সেই সময়ের পৃথিবীর বাণিজ্যিক রাজধানী হিসেবেই মিশরের সেই অঞ্চলকে, বিশেষ করে আলেকজান্দ্রিয়াকে শনাক্ত করা হতো। কাজে সেখানে জীবন ছিল খুবই সহজ এবং নিয়ামতে পরিপূর্ণ। রোমানরা সেই অঞ্চলটিকে এ কারণেই নিজেদের অধিকারে রাখতে খুবই তৎপর ছিল। ওমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন যে, এই অঞ্চল বিজয় করার পর মুসলিমরা এখানকার পরিবেশ এবং খাদ্য সামগ্রী, এগুলোর মাধ্যমে তাদের মধ্যে বেশ কিছু পরিবর্তন চলে আসছে। অনেকেই তারা একটু স্থূল আকৃতির হয়ে যাচ্ছে, তাদের ওজন বেড়ে যাচ্ছে, এই বিষয়টি তিনি লক্ষ্য করলেন। ওমর ইবনে আস তিনি একজন সেনাপতি, তিনি মুসলিমদেরকে একত্রিত করলেন, তার সৈনিকদেরকে বললেন যে আমি এই বিষয়ে দেখতে চাই না যে তোমাদের ওজন বেড়ে যাচ্ছে, তোমাদের ওজন বাড়ছে আর তোমাদের ঘোড়াগুলোর ওজন কমে যাচ্ছে, এমন কিছু আমি দেখতে চাই না। এরপর তিনি বললেন তোমাদেরকে আমার সামনে প্যারেড করানো হবে, কুচকাওয়াজ করানো হবে, সামনে এসে দাঁড়াবে এবং তোমাদের ঘোড়াগুলোকেও আমার সামনে সারিবদ্ধভাবে দাঁড় করাবে, এবং যদি আমি দেখি যে কোনো ঘোড়ার ওজন কমে যাচ্ছে তাহলে তোমাদের বেতন কেটে রাখা হবে। তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করা মুজাহিদ, তোমাদের জীবন একজন সৈনিকের জীবন, সামরিক জীবনধারা। সুতরাং আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তাদেরকে যেটা উপদেশ দিয়ে বুঝিয়েছেন, তিনি বলছেন যে তোমরা হচ্ছে আল্লাহর রাস্তায় মুজাহিদ সৈনিক, তোমাদের জীবন হচ্ছে একজন সৈনিকের জীবন, কাজে সেই অবস্থা তোমাদেরকে ধরে রাখতে হবে, তোমাদের ফিটনেস তোমাদেরকে ধরে রাখতে হবে, কঠিন জীবনযাপনে অভ্যস্ত হওয়া সেই অবস্থায় তোমাদেরকে থাকতে হবে। আমর ইবনে আস বলছেন যে তোমাদের ওজন বেড়ে যাচ্ছে আর ঘোড়ার ওজন কমে যাচ্ছে, এই অবস্থা দেখলে আমি তোমাদের বেতন কেটে রেখে দেব, কাজেই তাদেরকে সুস্থ এবং কর্মক্ষম থাকতে হবে এবং যুদ্ধের ঘোড়াগুলোকে যত্ন আত্তি করতে হবে। সাহাবায়ে কেরামের জন্য এই কার্যক্রমগুলো, যুদ্ধের জন্য প্রস্তুত থাকা, জিহাদের জন্য প্রস্তুত থাকা, এটা ছিল তাদের ইবাদতের আরেকটি অর্থ, ইবাদতের সমতুল্য। সাহাবায়ে কেরামের চোখে এটাও ছিল ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ, শুধুমাত্র ব্যক্তিগত ইবাদত বন্দেগী, জিকির আজকার, সালাত আদায় করা, সিয়াম পালন করা, আর এই সংজ্ঞার ভিত্তিতেই কোনো একজন ব্যক্তি চমৎকার মুসলিম, দিন প্রতিষ্ঠা করা নিয়ে তার মধ্যে কোনো চিন্তাভাবনা পেরেশানি নেই, এইরকম বিষয় সাহাবায়ে কেরামের দৃষ্টিভঙ্গিতে ছিল না। যে কারণে আমর ইবনে আস বলছেন ঘোড়া নিয়ে আমার সামনে কুচকাওয়াজ করবে এবং সেই অবস্থায় তিনি দেখবেন তারা কতটুকু ফিট। সাহাবায়ে কেরাম সেভাবেই তাদের জীবনকে তৈরি করে নিয়েছিলেন। একজন বৃদ্ধ সাহাবি, তিনি সেই বৃদ্ধ বয়সে এসেও তীরন্দাজি করতেন এবং দুইটি লক্ষ্যবস্তুর মাঝে দৌড়াতেন। অন্যান্য ব্যক্তিরা বলতেন যে আপনি এই অবস্থায় বিশ্রাম নিলেই পারেন, আপনার তো অনেক বয়স হয়েছে। তিনি জবাবে বলতেন যে আমি তো দৌড়াচ্ছি দুইটি লক্ষ্যবস্তুর মধ্যে নয়, আমি দৌড়াচ্ছি জান্নাতের একটি বাগানে। আল্লাহর রাস্তায় লক্ষ্যবস্তু ভেদ করার যে উৎকর্ষতা, সেই ফজিলত প্রসঙ্গে হাদিসগুলো এসেছে। হাদিসে এসেছে যে মদিনাতে কয়েকজন সাহাবি তারা তীরন্দাজি করছিলেন, লক্ষ্যভেদ করা সেই প্র্যাকটিস তারা করছিলেন, সেই সময় সালাতে রক্ত হয়ে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা দেখে বললেন যে তারা তো সালাতের মধ্যেই রয়েছে, সুতরাং এই কাজটিও ছিল আল্লাহর ইবাদতের একটি কাজ। এটাই ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের জীবন এবং জীবনের ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনার প্রতিফলন। রোমান ফ্রন্টের বাকি আলোচনা আজকের আলোচনার মাধ্যমে আমরা শেষ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যেন তিনি আমাদের এই কর্মপ্রচেষ্টাকে কবুল করে নেন এবং ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের কাজে বারাকা দান করেন। আল্লাহুম্মা আমিন। وصلى الله تعالى على سيدنا محمد وعلى آله وصحبه وسلم والحمد لله رب العالمين Raindrops Media online project সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015